নমস্কার, আমি সৌম্যদীপ। গল্পাসুর গল্পের গ্যালেক্সিতে আপনাদের স্বাগত জানাই। গল্প শুরুর আগে একটাই অনুরোধ, আমাদের উপস্থাপনা আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান। গত সপ্তাহের গল্পে একটি প্রশ্ন আপনাদের করেছিলাম, সেটির বিজেতা হলেন প্রভাত দাস। আ বিগ শাউট আউট টু হিম। আজকের এই গোয়েন্দা গল্পটি মন দিয়ে শুনুন। গল্পের শেষে আছে একটি বিশেষ প্রশ্ন, আর ইন্ট্রো শুনতে ভালো না লাগলে স্কিপ করে যান প্রথম কয়েক মিনিট। আমাদের আজকের গল্প নকল বক্সী, শ্রদ্ধেয় শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের মহান সৃষ্টির প্রতি শ্রদ্ধা জানানোর একটা প্রচেষ্টা মাত্র, তাই আমরা ওনাকে প্রণাম জানাই। কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। গল্প পাঠে ও অজিতের ভূমিকায় পিনাকি চ্যাটার্জি, মূল চরিত্রে শুভদীপ, অন্যান্য চরিত্রে পলাশ, সায়ন্তন, বুবাই, দেবাঞ্জন, সুমিত, সৌরভ, মৌমিতা, রাকিব ও প্রাহি। গল্পটির নাট্যরূপ প্রস্তুত করেছেন সায়ন্তন পাল, সম্পাদনায় ও প্রযোজনায় রাকিব, প্রচ্ছদ অঙ্কনে কৃষ্ণেন্দু, সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ সায়নদীপ। আজকের গল্পের পর্ব পরিচালনায় ক্লাসিক্স উইথ দ্য গার্ল চ্যানেল থেকে অনুশ্রী মণ্ডল। দারুণ দারুণ ক্লাসিক গল্পের স্বাদ পেতে অবশ্যই ভিজিট করুন তার চ্যানেলটি। এবং গল্পের সূত্রধার আমি, ক্রিয়েটিভ মাস্কেটিয়ার চ্যানেল থেকে সৌম্যদীপ। শুরু হচ্ছে লেখক তাজদিকুল হকের লেখা সত্যান্বেষে অনুপ্রাণিত গল্প নকল বক্সী। দক্ষিণ দিক থেকে শীতল উজাড় করে দেওয়া বাতাস এসে শরীর জুড়িয়ে দিচ্ছিল, তাই সেই দিক পানেই মুখ করে লিখতে বসলুম। বেশ কয়েক মাস ধরে কাগজ কলম আর আমার মধ্যে যে বিরহ বিচ্ছেদের সম্পর্ক চলছিল, আজ তার পালা ভঙ্গ হয়েছে। কিন্তু এতদিন এহেন বিচ্ছেদের ফলে অনেকগুলো গল্পের প্লট আমার মাথার মধ্যে একসাথে মিশে গিয়ে আমার মগজাস্ত্রের সঙ্গে কলমাস্ত্রের সম্পর্ককে বিচ্ছিন্ন করছিল। কিন্তু তবুও সাহিত্যের প্রাচীন প্রাণ ও মান উভয়কে রক্ষা করে ওই থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর, ওই নিয়েই লিখছিলাম। আমাদের পাড়ায় বেশ কিছুদিন ধরেই কতকগুলি নতুন কাবুলিওয়ালার আনাগোনা শুরু হয়েছে। ভর দুপুরে তারা হেঁকে হেঁকে ফেরি করে যায়। মাঝে মাঝে আবার এক দুজন ফেরিওয়ালা বাড়ির ভেতরে এসে বলে, মাইজি ভালো বাসন আছে, খোকাবাবুর লিগে দুটো খেলনা লিবেন নাকি, কলের পুতুল মুখোশ সব আছে, দেখাবো নাকি। খোকা রং বেরঙের সব মুখোশগুলো দেখে সত্যবতীর দিকে করুণ দৃষ্টিতে তাকায়। সত্যবতী তখন মাথা নাড়িয়ে বলে, না এইসব নেওয়ার দরকার নেই, সেদিনই তো ওই গোষ্ঠচরকের মেলা থেকে বায়না করে একটা দম দেওয়া পুতুল আর একটা খেলার ব্যাট কিনলে, অত জেদ ভালো নয় খোকা। সেই রকম একজন কাবুলিওয়ালা হেঁকে হেঁকে যাচ্ছিল। সোমকেশ তার নিজ স্বাভাবিক স্বভাব ধারণ করেই খবরের কাগজে মুখ গুঁজেছিল। এবার খবরের কাগজটা নামিয়ে আমার দিকে ফিরে বসলো সোমকেশ। জানো অজিত, জীবনে অনেক খুনি চোর ডাকাত ধরেছি বুঝলে, কিন্তু আমি যে সোমকেশ বক্সী এটার প্রমাণ আজ পর্যন্ত কেউ চায়নি। প্রথমে মাথা নামিয়ে শুনছিলাম আমি, শেষ বাক্যটা শোনার পর মাথা তুলে তাকালাম, কিছুটা বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলাম, কেন কি হয়েছে বলো তো? মানে লোকজন দূর দূরান্ত থেকে সোমকেশ বক্সীর খোঁজে আসে, এমনটাও তো হতে পারে যে অন্য কেউ নিজেকে সোমকেশ বলে দাবি করে বসেছে। তোমার লেখক মনে কি এমন সন্দেহ আগে হয়নি অজিত? এবারের কথাটা শোনার পর আমার মুখের বিস্ময় ভাবটা কেটে গেল। একটা প্রাণ খোলা হাসি হেসে নিয়ে বললাম ওকে, তোমার সাথে এতদিন আছি, অন্যেরা ভুল করুক আমার দুঃস্বপ্নেও এমন ভুল হবে না, বলেই মাথাটা নামিয়ে নিলাম ফের। তারপর আবার মাথা তুলে বললাম, সকাল সকাল হয়েছেটা কি বলো তো, কাগজে ওসব নিয়ে কিছু বেরিয়েছে নাকি? সোমকেশ কাগজটা হাতে নিয়ে ফের পড়তে শুরু করলো একই জায়গায়। ওপার বাংলার রাস্তায় বক্সী, ভিতরে লিখেছে, বেশ কিছুদিন ধরে পুরনো ঢাকার নবাবপুর স্ট্রিটে দেখা যাচ্ছে বাংলার বিখ্যাত সত্যান্বেষী সোমকেশ বক্সীকে। শুধু তাই নয়, বয়স কমিয়ে একেবারে সদ্য 25 পা দেওয়া তরুণের বেশে নিজেকে তুলে ধরেছেন সেই অজানা ব্যক্তি। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে দ্য ট্রিবিউন পত্রিকার সাংবাদিক মাসিউর রহমান তার সাথে যোগাযোগের চেষ্টা করেন। হঠাৎ করেই তার ও বাংলায় উদয় হওয়া এবং বয়স কমিয়ে নিজেকে ধরে রাখার বিষয়গুলি জিজ্ঞাসা করেন তাকে। এসব প্রশ্নের জবাবে উনি নিজে এসে কথা বলতে রাজি হয়েছিলেন। একটু থেমে দম নিয়ে সংকেশ বলে উঠল, এই দেখো অজিত, কাগজে লেখাটার সাথে সাথে একটা ছবিও বার হয়েছে, এই যে দেখো। খবরের কাগজটা হাতে নিলাম। ওমা, এ তো সত্যি অবিকল সংকেশের মতন দেখতে। বললাম, এ কি, এ যে হুবহু তোমারই যৌবনকালের ছবি। আমার কথা শুনে হালকা হেসে সংকেশ বলল, তাই তো তোমাকে বলছি হে, আর জীবনের অর্ধেকটা পার করেও যদি প্রমাণ দিতে হয় যে আমি সোমকেশ বক্সী, তাহলে কি আর ভালো লাগে বলো তো। কৃষ্ণকে কি বারবার বাঁশি বাজিয়ে জানান দিতে হবে নিজের অস্তিত্বের? সত্যবতী কখন যে ঘরে এসেছে কেউ খেয়ালই করেনি। পৃথিবীর সবাই কি ভাবছে ভাবুক, আমার তুমি একজনই ছিলে, আছো এবং থাকবে। আহ সত্য, তুমি ঠিক বুঝতে পারছো না ব্যাপারখানা। এই জিনিস যে ঠিক কতখানি সাংঘাতিক হয়ে উঠতে পারে তার কিন্তু কোনো ঠিক নেই। তো কি করবে বলো শুনি। চলে যাবার জন্য মুখ ঘোরালো সত্যবতী, তারপর কি ভেবে ফিরে এসে বলল, খোকার স্কুল থেকে ফেরার সময় হয়ে গেছে, বেড়াতে যাব বলে ওর মাথাটা আবার খেও না যেন আজ, বলেই হনহন করে ঘর থেকে বেরিয়ে গেল। সংকেশও সিগারেট ধরিয়ে বাইরে বেরিয়ে গেল খানিকক্ষণ পরই। দ্বন্দ্বের মধ্যে পড়ে আমি বেচারা নিরুপায় হয়ে লেখায় মনোযোগ দেওয়ার চেষ্টা করলাম। বেশ রাত করেই বাড়ি ফিরল সোমকেশ, কপালের ভাঁজ দেখে বলেই ফেললাম, কি ভাবছো সেখানে গিয়ে নিজে একবার দেখবে নাকি? মাথা না তুলেই ও বলল, কোথায় কোথায় আবার, ঢাকা যাবে বলে মনে হচ্ছে যে। না আগে দেখি ব্যাপারখানা ঠিক কত দূর গিয়ে ঠেকছে বুঝলে। রাতে খেতে বসে খোকার দিকে তাকাতেই মনে হলো খোকা খুব দ্রুতই বড় হয়ে যাচ্ছে, আর আমরাও এদিকে বার্ধক্যের পথে ক্রমবর্ধমান। এখন অবশ্যই সিগারেট খাওয়ার মাত্রাটা একটু কমিয়েছে সোমকেশ, দিনে একটার বেশি খেতে দেখি না, আর খোকার সামনে তো একেবারেই না, খোকা বড় হচ্ছে তো। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল আমার। উঠে জলখাবার খেতে গিয়ে দেখি খবরের কাগজ হাতে সিগারেটের কড়া ধোঁয়া ছাড়ছে সোমকেশ। আমার পায়ের শব্দ শুনে বলে উঠল, না বিষয়টা এবার বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বুঝলে, দেখো খবরের কাগজে কি ছেপেছে আজ। আমি কাগজখানা আমার হাতে নিয়ে পড়তে শুরু করলাম। বয়স কমানোর এক অব্যর্থ ঔষধ বাংলায় আনতে চলেছেন স্বয়ং সত্যান্বেষী সোমকেশ বক্সী। বয়স ধরে রাখতে এই ঔষধ বেশ কার্যকর, তাই তো উনি নিজেও 50 মাথায় নিজেকে ধরে রেখেছেন 24 সোমকেশের ন্যায়। ওপার বাংলার এক বন্ধু ব্যবসায়ীর হাত ধরেই পুরনো ঢাকার নবাবপুর এলাকায় ব্যবসাটা শুরু তার। খুব শিগগির কলকাতাতেও ব্যবসা বাড়ানোর ইচ্ছে আছে। পুরোটা শেষ করে থামলাম আমি, মুখটা হাঁ হয়েই রয়ে গেল আমার। আমার অবস্থা দেখে সোমকেশ নিজের গম্ভীরতা কাটিয়ে হেসে বলল, কি বুঝলে হে, তোমার নাম ভাঙিয়ে ব্যবসা চলছে? ব্যবসা চলছে চলুক, তাতে কিছু এসে যায় না, কিন্তু এইখানে কিন্তু মানুষের সাথে প্রতারণা করা হচ্ছে। ভবিষ্যতে যখনই কোনো সমস্যা দেখা দেবে তখনই কিন্তু এই নকল বক্সী গা ঢাকা দেবে, আর সমস্ত সমস্যাটা গিয়ে পড়বে আমার ঘাড়ে। এই নকল বক্সীর নিজস্ব কোনো পরিচয় নেই, সুতরাং যাবতীয় অভিযোগ কিন্তু গিয়ে পড়বে আমারই ঘাড়ে। হ্যাঁ তাই তো, সাংঘাতিক ব্যাপার একটা। তো কি করবে বলে ভাবছো সোমকেশ? কি আর করব, এবার রণক্ষেত্রে নিজেই নামব। মানে তুমি ওপার বাংলা যাবে বলে ঠিক করেছো? যে আগে ভাইয়া। তা কবে? পরশুই রওনা দেব ভাবছি, তবে তোমায় এবার আর নিচ্ছি না। ওপার বাংলায় তোমার ভীষণ নাম ডাক হয়েছে আজকাল, আর এখন যা থমথমে অবস্থা ওদিকে, তোমাকে নিলে বিপদের আশঙ্কা আরো বাড়বে। আচ্ছা পরশু কখন বের হচ্ছ তাহলে? তাও ওই সকাল সকালই বের হবো ভাবছি। আচ্ছা শোনো, তোমায় একটা কাজ করতে হবে বুঝলে। সত্যর সাথে কথা বলে এই কদিন একটু মানিয়ে নিতে হবে বুঝলে। কি পারবে তো? আচ্ছা সে না হয় দেখা যাবে। এই বলে ঘরে চলে আসলাম। সত্যি বলতে আমি এমনিতেই যেতে চাইনি, কিন্তু সত্যবতী কাল আমাকে বলে রেখেছে। ওপারে দাঙ্গার পর বেশ থমথমে ভাব, এমন সময় ওকে একলা যেতে দিও না ঠাকুরপো। আমি আর খোকা না হয় এখানে ঠিক থাকবো, তুমি বরং ওর সাথে যাও, যদি একটা হিত বিপরীত কিছু ঘটে। আমিও ভেবে দেখলাম না, একলা যেতে দেওয়া যায় না ওকে। তাই সোমকেশ ঠিক কোথাকার টিকিট কাটছে, কোনটা দিয়ে যাবে তা সব জানলাম। পরদিন সকালে উঠে নিউ মার্কেট থেকে সদ্য কেনা ধুতি আর পাঞ্জাবিটা গলিয়ে বেরিয়ে আসলাম। আমার হাতের জিনিসপত্র দেখেই সোমকেশ বলল, তা এর মধ্যেই তো দেখছি সব গোছানো হয়ে গেছে অজিত। ওপারের অবস্থা ভালো না, তাই তোমাকে আর একা যেতে দিতে মন চাইল না। তাই তো বাস কন্ডাক্টরের ওই ছোকরাটিকে আমার পেছনে লাগিয়েছিলে, কোথায় কটা টিকিট কাটছি সেটা দেখবার জন্য, তাই তো? হ্যাঁ, ওকে দেখতে বলেছিলাম, কিন্তু তুমি সেসব বুঝলে কি করে? সে উত্তর না দিয়ে আমার দিকে তাকিয়ে একটু হাসল। সত্যবতী সকাল সকাল চা জল খাবারের ব্যবস্থা করেছে। চা হাতে দিতে দিতে সে বলল, ভালোই ভালোই পাঠাচ্ছি, এখন ভালোই ভালোই ফিরে এলেই হয়। ত্রিপুরায় যা হলো আর ওপারে নোয়াখালীতেও, আমার তো ভয়ে গাটা এখনই ছমছম করছে। সোমকেশ বলল, ভয় পেলে চলবে কেন? ভীতু মানুষের জন্য যে ঈশ্বর নহে, শুধুমাত্র সাহস দিয়েই তো দুনিয়াটাকে জেতা যাবে। খাওয়া শেষে সোমকেশ আমায় একটা লুঙ্গি আর মাথায় একটা টুপি দিয়ে বলল, জায়গা মতো পড়ে নিও অজিত, সাথে এই নকল দাড়িটাও রাখো বুঝলে। আমাদের নিজের পরিচয়ে গেলে সেখানে ঘোর বিপদ হবে, তাই সেখানে আমাদের ছদ্মবেশেই থাকতে হবে। দাঙ্গা হাঙ্গামার যা ভয় আজকাল, এভাবে গেলে তো আর চলতো না। যাক, আমার কাজ কিছুটা সহজ করলে তুমি। কলকাতা থেকে পেট্রাপোল, তারপর ওপার বাংলার বেনাপোল হয়ে সোজা ঢাকা। বাসে উঠে কলকাতা থেকে পেট্রাপোল যেতে আমাদের 4 ঘন্টা সময় লাগলো। সেখানে নেমে কাগজপত্রের কিছু বিষয় ছিল, সেটা মিটিয়ে নিলাম অচিরেই। সোমকেশ চোখের ইশারায় বোঝালো যে এবার আমাদের আসল বেশভূষা পরিত্যাগ করতে হবে, অর্থাৎ ছদ্মবেশ নিতে হবে। সকালে ওর দেওয়া লুঙ্গিটা কোনো মতে পেঁচিয়ে নিলাম কোমরের সাথে, মাথায় টুপি আর গালে নকল দাড়ি লাগিয়ে একদম অন্যরকম আমি। তবুও আয়নায় দাঁড়িয়ে নিজের মধ্যে নিজের সাথে বেশ কিছু মিল খুঁজে পাচ্ছিলাম। তবে সোমকেশকে আর চেনবার কোনো উপায় নেই। লিকলিকে গড়নের বাংলাদেশের মুসলিম পরিবারের বেড়ে ওঠা কোনো পুরুষ মানুষ লাগছিল ওকে। সত্যবতী এই রূপে ওকে দেখলে হয়তো কোনো পরপুরুষ ভেবে দুটো কথা শুনিয়েই বসত। আমরা বেরিয়ে এসে বাস কাউন্টারে দাঁড়ালাম। অনেকক্ষণ পর আমরা বেলা 3টে দুটো টিকিট পেলাম, মাঝে পাটুরিয়া ফেরিঘাট পড়বে। যেতে যেতে যশোর বেনাপোলের রাস্তায় দেখলাম পুরনো শতবর্ষী কতকগুলো গাছ। গাছগুলির আদি অন্ত কিছু কিছু ক্ষয় ধরলেও তারা আজও নবাগতদের অভ্যর্থনায় দণ্ডায়মান। আহা কি সুন্দর জায়গাখানি, কতই না সুখ আস্তরণে মোড়া। সারা জায়গায় জায়গায় যেন এক রূপলি রঙের ছোঁয়া লেগেছে। দিক দিগন্তে ভেসে যাচ্ছে মাধুর্যতা, গুনগুনিয়ে আপনা আপনি গান ভেসে আসছে হৃদয়ের গহীন থেকে। তবে মাঠ ঘাট পল্লিগা সব শূন্য, কেমন যেন ফাঁকা ফাঁকা, যেন মায়ের কোলের শিশুকে কেউ কেড়ে নিয়ে মাতার বুকে ঢেলে দিয়ে গিয়েছে এক বুভুক্ষু ক্রন্দন। চারিদিক দেখে আমার মনে এইসব চলছিল, কিন্তু সোমকেশ বরাবরের মতোই চুপচাপ। একে তো দাঙ্গার পর থমথমে অবস্থা চারপাশে, তার উপর একজন নকল মানুষকে খুঁজে বের করবার অভিযান। নিজে থেকেই শুরু করলাম কথা বলা। নিজের যমজ ভাইটিকে দেখলে কি বলবে ভেবে রেখেছো কিছু? সামান্য হেসে সোমকেশ বলল, নিজের যমজ ভাই হলে তো হতোই, করতে পারে কি না করতে পারে একটা আন্দাজ করতে পারতাম, কিন্তু সে তো একটা সম্পূর্ণ অচেনা মানুষ, কি করতে চায় সে কে জানে। ঘন্টার কাঁটায় একদম রাত 9টা নাগাদ পৌঁছলাম আমাদের গন্তব্যস্থলে। বেশ রাত হয়ে গিয়েছে তখন। থাকার জায়গাগুলো বেশিরভাগই ফাঁকা। দাঙ্গার পরে মানুষ বাইরে থেকে এখানে এসে আর থাকতে চায় না, বরং বিপরীতটা, মানুষ এখন এখান থেকে পালিয়ে বাইরে যেতে চায়। তাই এখন বেশিরভাগ মানুষই আতঙ্কগ্রস্ত। ঢাকার বাইরে থেকে আসছি বলাতে আরও রাজি হচ্ছে না কেউ থাকবার ঘর দিতে। অনেকক্ষণ অপেক্ষার পর শেষে হাল ছেড়েই দিচ্ছিলাম। ভাবলাম হয়তো স্টেশনের প্ল্যাটফর্মেই আজ রাত্রিতে নিদ্রাদেবীকে স্থান দিতে হবে। ঠিক এমন সময় কোথা থেকে এক বছর 15-16 একটি ছেলে এসে আমাদের সামনে দাঁড়ালো। যদিও অনেকক্ষণ ধরেই সে আমাদের লক্ষ্য করছিল বলেই মনে হচ্ছিল আমার, এসে আমাকে সরাসরি সেই ছেলেটি প্রশ্ন করে বসল, আপনি কি অজিত বন্দ্যোপাধ্যায়? প্রশ্নটা আমায় করেছে ছেলেটা, কিন্তু আমি তাকিয়ে আছি আমার পাশে দাঁড়ানো সোমকেশের দিকে। শেষে সোমকেশই মুখ খুলল। কেন, তুমি তার বইয়ের খুব ভক্ত নাকি? ছেলেটার মুখের হাসি দেখেই বোঝা গেল সে আমার লেখা পড়ে। সে জানালো লেখকের একটা অটোগ্রাফ নেওয়ার খুব শখ তার। আমি টুপি আর নকল দাড়িটা হালকা করে সরাতেই ছেলেটা হাসি দিয়ে বলে উঠল, ওগুলো পড়েই থাকেন মশাই, এখনকার অবস্থা কিছুই বলা যায় না। তবে আপনাদের আপত্তি না থাকলে আমাদের বাসায় থাকতে পারেন রাত্রিবেলাটা, যদি আপত্তি না থাকে। আমার আগেই সোমকেশ উত্তর দিল, বাহ তাহলে তো বেশ ভালোই হয়, কি বলো অজিত? আমার দিকে তাকাতেই মাথা নেড়ে হ্যাঁ সূচক জবাব দিলাম আমি। ছেলেটার নাম কমল হাসান, সদ্য কলেজে ভর্তি হয়েছে, তবে সাহিত্যের প্রতি তার এক প্রকার অদ্ভুত নেশা রয়েছে। পড়াশোনার পাশাপাশি ও নাকি টুকটাক লেখালেখিও করে। স্থানীয় পত্রিকায় তার নাকি বেশ কয়েকটা লেখা বার হয়েছে ইতিমধ্যেই। কথা বলতে বলতে কমলদের বাড়িতে চলে আসলাম, বেশি দূর নয়, বড় রাস্তা ধরে সোজা হেঁটে আসলে একটা দিঘি পড়বে, তার পশ্চিম পারে দোতলা বাড়িটাই ওদের। বাড়িটা বেশ পুরনো, ভেতরের কোনো কোনো অংশে ছাদের চটা উঠে গিয়েছে, কোথাও বা আবার লোহার অংশ বেরিয়ে পড়েছে। বাড়িঘরে চারিদিকে বেশ প্রাচীনত্বের ছাপ। কমলরা দোতলাতে থাকে, তবে দোতলাতে ঢুকতেই কেমন জানি একটা গন্ধ নাকে এলো। গন্ধটা ঠিক স্বাভাবিক নয়। কমল বলল যে তার দাদামশাই কেমিস্ট্রির অধ্যাপক, তাই অনেক কিছুই নাকি তার সংগ্রহে রয়েছে, সেসবেরই গন্ধ। আমাদের বারান্দায় দাঁড় করিয়ে কমল ভেতরে গেল। কিছুক্ষণ পর এসে আমাদের নিয়ে বারান্দার পাশে একটা ঘরে গেল, বলল, এই ঘরেই আপনারা থাকবেন, আর খাওয়ার দাওয়ার আপনাদের এই ঘরেই আমি দিয়ে যাব, আপনাদের কোথাও যাওয়া লাগবে না। আর আমার ঘর এই বারান্দার পাশেই, সমস্যা হলে কমল বলে ডাক দিবেন, চলে আসব। যাওয়ার আগে সে সালাম ঠুকে গেল আমাদের। ঘরটা বেশ বড়, একটা বিছানা আর একটা চৌকি, দুজনের বেশ আরামেই কেটে যাবে। হাত মুখ ধুয়ে এসে দেখি কমল খাবার দিয়ে গেছে, সোমকেশ অবশ্য খেতে শুরুও করে দিয়েছে। খাওয়া শেষে একটা সিগারেট ধরালো সোমকেশ, আমায় বলল, আজ সারাদিন বড্ড ধকল গিয়েছে বুঝলে, বিশ্রাম নিয়ে নাও, কালকে আবার কাজে নামতে হবে। এভাবে অচেনা অজানা মানুষের বাড়িতে থাকতে কেমন যেন লাগছিল, তবে আমার সাথে সোমকেশ রয়েছে এই একটা স্বস্তি। বিছানাতে গা একটু এলাতেই ঘুমটা গাঢ়ভাবে এলো। এক ঘুমেই সকাল। কমলের কথায় ঘুম ভাঙল, দেখি সোমকেশ উঠে বসে আছে। কমল সকালের জলখাবার দিয়ে যাওয়ার সময় সোমকেশ তাকে ডাকল, আচ্ছা তোমাদের বাসায় কে কে থাকেন? ও আচ্ছা, আপনাদের তো বলাই হয়নি, আমার আব্বা আম্মি, ছোট বোন আর দাদামশাই থাকেন। তা আমাদের মতো দুজন অপরিচিত লোককে যে বাসায় নিয়ে এলে, তোমার বাড়ির লোক কিছু মনে করবেন না তো? না না, মনে করবেন কেন, আর তাছাড়া অপরিচিত কোথায়, বললাম না আমি অজিতবাবুর লেখার খুব ভক্ত, আর আমার দাদামশাইও অতিথি খুব পছন্দ করেন। দাদামশাইয়ের ঘরটা আমার ঘরের পাশেই, অবে আমার আম্মি বোন সহজে কোনো অচেনা মানুষের সামনে আসে না, এই আর কি। আর আমার আব্বু তো সারাদিন বাইরেই ব্যবসা কাজ নিয়ে থাকেন, এই সন্ধ্যের দিকে বাসায় ফিরেন। এক নাগাড়ে কথাগুলো বলে থামলো কমল। আমি বললাম, বাহ, বয়স অনুযায়ী বেশ গুছিয়ে কথা বলতে পারো দেখছি। ছেলেটা বেশ সহজ সরল। ব্যাগে রাখা আমার গত পুজোয় প্রকাশিত বইয়ের একটা কপি বার করলাম। প্রথমের খালি পাতাতেই নিজের একটা সই করে ওর হাতে দিয়ে বললাম, খুশি এবার ভাষায় প্রকাশের প্রয়োজন নেই, তার মুখের হাসিই বলে দিয়েছে সে অত্যন্ত খুশি। আমি আবার বললাম, শোনো কমল, যাওয়ার আগে তোমার বাসার ঠিকানাটা আমার নোট খাতায় লিখে দিলে ভালো হয়। কমল সুন্দর করে বড় বড় হরফে বাড়ির ঠিকানা লিখে দিল। সোমকেশ এতক্ষণ চুপ করেই ছিল, লেখা শেষ হতেই ও বলল, আচ্ছা কমল, এদিকে বয়স ধরে রাখার একটা ওষুধ বেশ চলছে শুনলাম, তুমি কিছু জানো সে বিষয়ে? আপনি কি জাভানের কথা বলছেন নাকি? ওই যে নীলচে সবুজ রঙের বড়িটার কথা? জাভান, সেটাই কি ওই ওষুধের নাম? তুমি জানো এই ব্যাপারে? জানবো না আবার, এখানকার সব মানুষই ওই ওষুধটার কথা জানে। আমার দাদামশাইও তো নিয়ে এসেছেন কয়েকটা, আমি এখনো খেয়ে দেখিনি, কিন্তু গোল গোল বড়িটার কেমন জানি একটা মিষ্টি গন্ধ আছে। সোমকেশ বলল, দোকানটা ঠিক কোথায় বলতে পারবে? হ্যাঁ, দিঘির পাড়ে রাস্তাটা ধরে সোজা চলে যাবে, দিয়ে যে বড় রাস্তায় মিলছে সেই রাস্তার শেষ মাথায়, হেঁটে যেতে 10 মিনিট মতন সময় লাগবে। কথা শেষ করে আমাদের মাথা থেকে পা পর্যন্ত দেখে কমল বলল, ইয়ে, আপনারাও কি বড়িটা নেবেন নাকি? হঠাৎ আমার মুখ দিয়ে কথাটা বের হয়ে গেল, যে বেচছে ওই ওষুধটা সে আমার এই বন্ধুটির এক যমজ ভাই। কথা শেষ করতে পারলাম না, সোমকেশ আমায় থামিয়ে দিয়ে বলল, না না, যমজ ভাই না, ওই আমার এক পুরনো বন্ধু, ভাইয়ের মতোই সম্পর্ক বলা যায়। সেই বিক্রি করছে ওটা, তার সাথেই দেখা করতে এখানে এসেছি, বুঝলে? কমল সোমকেশের দিকে অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, ও আচ্ছা, তা বেশ। আসলে সোমকেশের ছদ্মবেশ বেশ মানানসই, তাকে চেনার কোনোমাত্র উপায় নেই। এদিকে আমারও খেয়াল নেই যে সোমকেশ আর আমি ছদ্মবেশে রয়েছি। মনে মনে নিজের বোকামো নিয়ে ভেবে নিজেই একটু গ্লানি বোধ করলাম, আর একটু হলেই সব শ্রম পণ্ড করতে বসেছিলাম। সকাল 10টা নাগাদ বের হলাম, কিন্তু চারিধারে যে থমথমে অবস্থা, দেখে মনে হচ্ছে যেন কোনো মৃত্যুপুরীতে অতর্কিতে এসে পড়েছি। যে দু চারজন চলাচল করছে তারাও মনে হচ্ছে জড় বস্তু, কোনো শব্দ ছাড়াই তারা হেঁটে যাচ্ছে। যাই হোক, দিঘির পাড়ের রাস্তাটা বেশ চওড়া কিন্তু একটু ভাঙা। তারপর বড় রাস্তা ধরে বেশ কিছু দূর হাঁটবার পরেই দেখতে পেলাম সেই দোকানটা, বেশ বড় আর অনেক সাজানো গোছানো। দোকানের ওপরে বড় বড় করে লেখা, বক্সি বাড়ি। দোকানে যেরকম ভিড় আশা করেছিলাম সেরকম ভিড় নেই, কিছু লোকমাত্র ছিল। দোকানের ছোকরাটাকে বললাম, তোমাদের বাবু সাহেব আছেন? ছোকরা শুনে আমাদের দিকে তাকিয়ে বলল, বক্সি সাহেবের কথা কইতেছেন নাকি মিয়া? হ্যাঁ, তোমাদের বক্সি সাহেব। আপনাদের পরিচয়? বলবেন যে কলকাতা থেকে দেখা করতে এসেছি, আমরা ওনার খুব কাছের লোক। ছোকরাটি ভেতরে গেল, কিছুক্ষণ পর এসে বলল, আগে যান মিয়ারা, সাহেব আপনাদের ভেতরে ডেকেছেন। আমরা দোকানের ভেতর দিয়ে যে ঘরটিতে ঢুকলাম সেটা বেশ বড় ধরনের। ঘরটি বেশ সুন্দর করে সাজানো, ঘরে নানান বিদেশি জিনিসের সমাহার। বুঝতে পারলাম এই নকল বক্সিমশাই বয়স কমানোর ওষুধ বেছে বেশ পসার জোগাড় করেছেন। ঘরের দেওয়ালে তেমনি একটি বিদেশি ঘড়ি একঘেয়ে সুরে টিক টিক টিক টিক শব্দ করে বেজে চলেছে। একটা মাকড়সা দেওয়ালের কোণে বসে মনের সুখে জাল বুনছিল, আমাদের দেখে বিরক্ত হয়ে সে কোথায় চলে গেল। তারও পরে আর একটা ছোট ঘর রয়েছে, সেই ঘরে আমরা গেলাম। গিয়ে দেখি ঘরে একজন লোক দেওয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছেন। আমাদের পায়ের আওয়াজ পেয়ে তিনি বললেন, আসুন আসুন, তা আপনারা কি জন্য এসেছেন? সোমকেশ লোকটির কাছে গিয়ে বলল, নমস্কার, আমরা কলকাতা থেকে আসছি। আপনি কি সোমকেশ বক্সি? কেন, আপনাদের কি আলাদা করে পরিচয়পত্র দেখাতে হবে নাকি? আহা, না না, বলছি আমার একজন ডাক্তার বন্ধু আপনার সেই ওষুধটি সম্পর্কে কিছু তথ্য জানতে আমায় এখানে পাঠিয়েছেন, যেমন সেটা তৈরির সময়, তাতে কি কি উপাদান ব্যবহার হয়, ইত্যাদি ইত্যাদি। না না, আমার ও সব জানা নেই, আপনি আসতে পারেন। সোমকেশ একটা দুষ্টু হাসি হেসে বলল, আপনার তো না জানবারই কথা। এই বলে ও দেওয়ালের দিকে মুখ করে থাকা লোকটির হাত ধরে টেনে সামনে দাঁড় করালো। তাকে দেখে আমার বুক যেন কেঁপে উঠল। এ কি, আমার সামনে সত্যি সত্যি দাঁড়িয়ে ঠিক সেই বছর বারো আগের সোমকেশ? হ্যাঁ, আমি এটা শুনেছিলাম যে পৃথিবীতে একই রকম দেখতে নাকি অনেক মানুষ থাকে, কিন্তু তা বলে মুখের এত মিল? সোমকেশ তাকে বলল, বাহ, আপনি তো দেখছি সত্যি সোমকেশ বক্সি। সামনে দাঁড়িয়ে থাকা লোকটি হঠাৎ শান্ত গলায় বললেন, বসুন। আমরা সবাই বসলাম। লোকটি বলল, দেখুন আপনি যখন এসেই পড়েছেন তখন বলেই ফেলি, আগে আমার নাম ইমরান মোল্লা, ওরফে নকল সোমকেশ বক্সি। আপনার আমি খুব বড় ভক্ত সোমকেশবাবু। ভাবলাম তার মানে ছেলেটি সব ধরে ফেলেছে, ছেলেটি তো বেশ ধূর্ত। সোমকেশ কিন্তু স্বাভাবিকভাবেই বলল, তা ভক্ত বলেই বুঝি আমার নাম ভাঙিয়ে খাচ্ছ? না, কারণ আছে, তা হঠাৎ আমার এখানে কি মনে করে? হ্যাঁ, বেশ সহজভাবেই কথাটা বলার চেষ্টা করল সে। আমার পাশে বসে থাকা আসল বক্সি বলে উঠল, ভাবলাম আমার যমজ ভাইটিকে একবার তো দেখে আসতে হয়, তার উপর বাড়ি খুলেছে, একটু দেখে না আসলে হয়? তাই না জানিয়ে সোজা বক্সি বাড়িতেই চলে আসলাম। দেখুন, পরিষ্কার একটা কথা আপনাকে বলে রাখি, আপনি এখানে কোনো ঝামেলা করবেন না। কিছু করবার চেষ্টা করলে কিন্তু এখানেই আপনার নামটা মিটিয়ে দেওয়া হবে জগৎ থেকে। আমাকে দেখতে যতটা ভালো মনে হয় আমি ততটাও ভালো কিন্তু নই, বুঝলেন? হুমকি দেওয়ার মতো কথাটাতেও বেশ দুর্বলতা তার। তারপর হঠাৎ সে বলে বসল, সোমকেশবাবু আপনি এখানে এসে বড় ভুল করে ফেলেছেন। এলাকার মানুষ যদি জানতে পারে এখানে আপনারা এসেছেন তাহলে কি হবে আপনাদের একবারও ভেবে দেখেছেন? পেছনে কখন একটা সন্ডাগোছের লোক এসে দাঁড়িয়েছে খেয়াল করিনি, মনে হয় ঘরের শেষে যে আরেকটা দরজা আছে সেখান দিয়েই সে এসেছে। সে গলা খাঁকড়ে নিজের উপস্থিতি সম্পর্কে জানান দিয়ে দিল, তবে নকল বক্সি ইশারায় চলে যেতে বলল তাকে। শেষে নিজেই মুখ খুলল সোমকেশ, সে বলল, বেশ, তাহলে তো কথা বলার মতো কোনো অবস্থাই আপনি আর রাখলেন না, তবে যাই ইন্সপেক্টর মতিন হালদারকে একবার নিয়ে আসি, তিনি না হয় বিষয়টা দেখে নেবেন। চলো অজিত। উঠে দাঁড়াতেই একটা অদ্ভুত ব্যাপার, এতক্ষণ চেয়ারে গা এলিয়ে বসে থাকা শক্ত সাহসী ছেলেটা এবারে সোজা এসে পা জড়িয়ে ধরল সোমকেশের, বলল, আপনি আপনি যাবেন না, একটিবার আমার কথাটা শুনুন সোমকেশবাবু, সোমকেশবাবু দয়া করে একটিবার শুনুন। সোমকেশ হো হো করে হেসে বলল, তুমি এই সাহস নিয়ে সোমকেশ হতে গিয়েছিলে? না, তোমাকে যতটা চালাক ভেবেছিলাম তুমি আদতে ততটাই বোকা। হরিহে, সবই তোমার লীলা। তারপর ও আমার দিকে ঘুরে বলল, অজিত, ভয় জিনিসটাকে মানুষ কোনোদিনও পুরোপুরি জয় করতে পারবে না, ওটা না চাইতেও বিধাতা আমাদের প্রত্যেককে রন্ধ্রে রন্ধ্রে উপহার হিসেবে দিয়েছে। এই ভয় অনেকটা ওই মহাসাগরের ঢেউয়ের মতো, হুট করে পাড়ে আছড়ে পড়ে কার জীবনটাকে কখন কোন দিকে ভাসিয়ে নিয়ে যাবে তাহা কেউ জানে না, অথচ এই ঢেউকে তুমি আটকাতেও পারবে না। আর ইমরান, তোমাকে একটা কথা বলি, সোমকেশ বক্সির সাজাটা অত সহজ নয়, আর একজন সত্যান্বেষী আর একজন প্রতারকের মধ্যে অনেক পার্থক্য থাকে, সেটা চরিত্রের বলই হোক বা মনুষ্যত্বের। আর তুমি যদি সত্যি আমাকে শ্রদ্ধা করতে তাহলে এমন মানুষ ঠকানোর কাজ কখনো করতে না। বেশ ঠিক আছে, তুমি যখন বলছো তবে বসাই যাক। অজিত, বসো। আমরা আবার পুনরায় বসলাম। সোমকেশ বলল, এবার বলো তো তোমার এমন মতি হলো কেন? বিশ্বাস করুন আমি আমি এসব করতে চাইনি, আমার মায়ের জন্য আমাকে এসব করতে হচ্ছে, আমার মায়ের খুব অসুখ। মায়ের জন্য? পুরোটা খুলে বলো তো। ছেলেটি বলতে শুরু করল, আমার আসল বাসা এখানে নয়, কোথায় সেটা বললেও আপনারা চিনতে পারবেন না তাই বলছি না, কিন্তু জানেন আমাদের বাড়িটা বড় সুন্দর, গ্রামের মাঝ বরাবর একটা একচালা কুঁড়ে ঘর, কিন্তু ঘরের আশেপাশে বেশ অনেক গাছপালা। ঘরের পূর্ব দিকটা একটা একটা বাতাবি লেবুর গাছ রয়েছে, সেখানে বেশ টসটসে লেবু হলে বাতাসে তার সুগন্ধ ভেসে আসে। তাছাড়া কত রকমের ফুল ফোটে, এমনকি বাড়ির পেছনের দিকটায় একটা 70 বছরের পুরনো অশ্বত্থ গাছ আছে। আমার শৈশবে সেই গাছের তলায় বসে গ্রামের কয়েকজন ছেলে ছোকরাটা মিলে চোর পুলিশ, তারপর কাঠের চাকা বানিয়ে কত খেলতাম, মা বাবা আর আমি। এই আমার ছোট্ট পরিবার। মা আমাকে ছোট থেকেই খুব আগলে আগলে রাখত, তার তো আর কেউ নেই, সেই জন্যই বোধ হয়। কিন্তু আমি বরাবরই দেখেছি মা আর বাবার মধ্যে অশান্তি। সত্যি বলতে কি, এটা আমার খুব খুব বুকে লাগত। বাবা মায়ের গায়ে মাঝে মধ্যে হাতও তুলত, সেটা আমার একদম সহ্য হতো না। একদিন সেই রকমই অশান্তি হতে হতে বাবা মায়ের চুলের মুঠি ধরে মেঝেতে ফেলে দিল, মা অজ্ঞান হয়ে গেল, আমার মাথায় রক্ত উঠে গেল। আমি বাবার সাথে ঝগড়া করে মাকে নিয়ে বাড়ি ছেড়ে চলে এলাম। ভাবলাম মায়ের এই কষ্ট আমি ঘোচাব, একদিন অনেক অনেক টাকা উপার্জন করব, পৃথিবীর সব সুখ এনে দেবো মায়ের আঁচল ভরে। যে জননী এত কষ্ট করে আমায় জন্ম দিয়েছে, আমি আমি কোনোদিন তার চোখে এক ফোঁটা জলও আসতে দেব না। তাই অনেক ছোট বড় কাজ করতে লাগলাম, সবই দারুণ চলছিল। কিন্তু আল্লাহ আমার ভাগ্যে হয়তো সুখ লেখেন, কি ভেবেছিলাম আর আর কি হলো। একদিন হঠাৎ মায়ের ভীষণ পেট ব্যথা, বমি আর জ্বর, ডাক্তার দেখালাম। কিছু পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তার বলল মায়ের পিত্তথলিতে পাথর ধরা পড়েছে, মাথায় আকাশ ভেঙে পড়ল, অপারেশন করতে লাগবে। কিন্তু কি করে জোগাড় করব মায়ের জন্য এত টাকা, আমার যে সামর্থ্য নেই। এতগুলো টাকা একসাথে দিয়ে মাকে সারিয়ে তোলবার সামর্থ্য সত্যিই আমার নেই। সেদিন বুঝেছিলাম টাকা জিনিসটার মূল্য কতটা, স্নেহ মায়া মমতার চেয়ে টাকাটা অনেক বড়। হ্যাঁ, অনেক। নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছিল জানেন। ঠিক তখনই দেখা হয় এক কলকাতার বাবুর সাথে, নাম সমরেশ মজুমদার। তিনিই এই ব্যবসার কথা বলেন। প্রথমে মন চাইছিল না একদম, কারণ আমি যে আপনাকে খুব ভক্তি করি, শ্রদ্ধা করি। কিন্তু শেষে মায়ের মুখের দিকে তাকিয়ে আমি এই পথে নামতে বাধ্য হলাম। আপনাদের পায়ে পড়ছি, দয়া করে আপনারা কাউকে কিছু বলবেন না। আমার আমার মায়ের চিকিৎসাটা একবার হয়ে যাক, আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি, তারপর আমি সব ছেড়ে দেবো। আমি সব ছেড়ে দেবো, আমি মাকে নিয়ে দূরে কোথাও চলে যাব। আমার আমার মায়ের কথা ভেবে কয়েকটা দিন আমাকে সময় দিন, নকল সোমকেশ বক্সিসে যে কয়েকটা দিন থাকতে দিন। একটু একটু একটু দয়া করুন না সোমকেশবাবু, একটু দয়া করুন। আমি ভাবলাম আহারে, পরিস্থিতি মানুষকে কিরূপই না অসহায় করে দেয়। আজ কেন জানি না বারবার মনে হচ্ছে ভগবান সত্যি বোধহয় পাষাণ মূর্তি, সত্যি নিষ্ঠুর। ছেলেটাকে সমবেদনা বা সান্ত্বনা দেবার মতন কোনো বাক্য গঠন হলো না মনে, তাই চুপ করেই বসে রইলাম। সোমকেশ বলল, তা তোমার মা এখন কোথায় থাকেন? মাকে এখন ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করে রেখেছি। তাই সমরেশ মজুমদারের সাথে আমাদের দেখা কবে করিয়ে দিতে পারবে বলতো? আপনারা চাইলে কাল পরশুর মধ্যেই দেখা করাতে পারবো। কথা শেষ করে বেরিয়ে এলাম আমি আর সোমকেশ। সোমকেশকে বললাম, ভালো ভালোই মিটে গেল দেখছি। হালকা হেসে সোমকেশ একটা রিক্সা নিল। আমাদের গন্তব্যস্থল হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ। আমি বললাম, হঠাৎ ঢাকা মেডিকেল কেন? ইমরান যে আমাদের সত্যি বলছে না মিথ্যে, সেটা শুধুমাত্র ওখানে গেলেই জানা যাবে। ঢাকা মেডিকেলে এসে পৌঁছলাম। সেখানে একটু খোঁজ নিতেই জানা গেল ইমরান মোল্লার মা এখানকার কেবিনে থাকেন। পরশুই নাকি তার অপারেশন হবে। অর্থাৎ ইমরান সত্যি কথাই বলেছে। সমস্যাটা খুব একটা জটিল বলে তো মনে হচ্ছে না, কি বলো অজিত? আমারও তাই মনে হচ্ছে। তবে কখন আবার কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে পড়ে বলা তো যায় না। তাহলে ঘরের ছেলে ঘরে ফিরে যাবে শীঘ্রই। ঘরে ফিরে হাত মুখ ধুয়ে এসে খেয়ে নিলাম বেগুনের ঝোলের সাথে ছোট মাছের চচ্চড়ি। বেশ তৃপ্তি করে খাওয়া গেল। কমল নিজে এসে খাবার দিয়ে যায়, আর কিছু লাগবে কি না খোঁজ খবরও নিয়ে যায়। এতটুকু ছেলে কিন্তু অতিথি আপ্যায়নে সে ভারী পটু। সোমকেশ বলল, তা আমরা তো খুব শীঘ্রই বাড়ি ফিরছি, তোমার দাদা মশাইয়ের সাথে আমাদের দেখা করাবে না? ওহ, তিনি তো বাইরে গিয়েছেন, ফিরতে রাত হতে পারে, কালকে সকালে দেখা পাবেন ওনার। আপনারা দাদামশাইয়ের ঘরটা একবার দেখে আসবেন কি? আগ্রহ ছিল না, তবে ও এত উৎসাহ নিয়ে ডেকেছে দেখে না করতে পারলাম না। ঘরে ঢুকতেই একটা কড়া গন্ধ, খুব চেনা চেনা লাগলো গন্ধটা। একবার মনে হলো ক্লোরোফর্ম নাকি। পাশে তাকিয়ে দেখি সোমকেশের নাকও খাড়া। কমল আমাদের অবস্থা দেখে হেসে বলল, দাদামশাইয়ের কাছে অনেক কেমিক্যাল আছে, আরই কোনোটার গন্ধ হবে হয়তো। কমলের দাদামশাইয়ের সংগ্রহে অনেক বই আছে, মেঝেতে পড়ে থাকা নোট খাতার মতো জিনিসটা দেখে হাতে নিলাম। এটা কোনো বই নয়, একটা নোট খাতা। কমলকে ডাক দিলাম, সে এসে নোট খাতা দেখে বলল, এই তো দাদামশাইয়ের নোট খাতাটা, উনি অনেকদিন হলো এই খাতা খুঁজছিলেন কিন্তু পাচ্ছিলেন না। এখানে দাদামশাইয়ের নিজের তৈরি বিভিন্ন কেমিক্যালের ফর্মুলা লেখা আছে। সোমকেশ খাতাটা হাতে নিল, আমিও পাশে গিয়ে দাঁড়ালাম। খাতার উপর বড় বড় করে লেখা সমরেশ মজুমদারের কীর্তি। সোমকেশ অবাক হয়ে বলে উঠল, তোমার দাদামশাইয়ের নাম সমরেশ মজুমদার? হ্যাঁ, তবে উনি আমার আসল নিজের দাদামশাইয়ের বন্ধু, বিয়ে করেননি, আমাদের সাথেই থাকেন। আমার নিজের দাদামশাই মারা যাওয়ার পরও উনি এখানেই থেকে যান, আর কোথাও নড়েননি। ও আচ্ছা, তা তোমার এই দাদামশাইয়ের সাথে একবার আলাপ হলে বেশ ভালো লাগতো বুঝলে। অবশ্যই, কালকে সময় করে আলাপ করিয়ে দেব। বিকেল সন্ধে রাত বেশ খোশ মেজাজে গল্প করেই পার করে দিলাম। সকালে উঠে জল খাবার শেষ করে দেখি সোমকেশ কমলের দাদামশাইয়ের সাথে কথা বলে ফিরছে। সে এসে আমায় বলল, মানুষটা বেশ সহজ সরল বুঝলে, বয়স আন্দাজ 60 পেরিয়েছে, মুখ ভর্তি কাঁচা পাকা দাড়ি আর চোখে চিকন ফ্রেমের একটা চশমা। বললেন তার জন্ম শৈশবটা নাকি কলকাতাতেই কেটেছে, তারপর বাবার হাত ধরে এপার বাংলায় আসা। ছোটবেলার বন্ধু ছিল কমলের দাদামশাই আর সমরেশবাবু, তারাও চলে আসে সমরেশবাবুদেরই সঙ্গে। কিন্তু অদ্ভুত ব্যাপারটা কি জানো অজিত, ছোটবেলায় চলে আসলেও কথায় কিন্তু ওপার বাংলার টান ওনার এখনও ভীষণ রয়েছে। অনেক চালাকির সঙ্গে আমার জেরাটা এড়িয়ে গেলেন তিনি, আমিও আর বেশি কিছু বললাম না, আমার পরিচয়টা আপাতত গোপনই থাক। চলো আমরা বরং একবার ইমরানের সাথে দেখা করে আসি। কমলদের বাসা থেকে দোকানটা বেশি দূরে নয়, যখন সেখানে পৌঁছলাম তখন বেলা 11টা বাজে। দোকানের সামনে আজকে ভীষণ ভিড়, দেখে কেমন জানি লাগলো। খটকা মনে জাগার আগেই পেছন থেকে কে যেন ডেকে বলল, দেখুন কাণ্ড, কালকে আপনি আসলেন আমার কাছে আর আজকেই খুন, কি একটা অবস্থা। এই কথাগুলো বলে যিনি থামলেন তিনি হলেন এখানকার পুলিশ ইন্সপেক্টর মতিন হালদার। সোমকেশ বলল, খুন? কার খুন? নকল বক্সি মানে ইমরানের। কিভাবে হলো আর কখনই বা হলো? কাল সন্ধ্যাতে অথবা রাত্রে, ভারী কিছু দিয়ে মুখ একেবারে, কিচ্ছু বলার নেই। এত বড় একটা ঘটনা ঘটে গেল আর কেউ কিচ্ছু দেখেননি বলছেন? সামনের মুদিখানা দোকানের বুড়ো চাচা বলেছে যে সে নাকি বিকেলের দিকে একদল পাড়ার ছেলেকে যেতে দেখেছে, তারপর নাকি আর কেউই এদিকে আসেনি। আপনি কিছু মনে না করলে আমরা কি একবার মৃতদেহটা দেখতে পারি? অবশ্যই, আসুন আমার সাথে। ভেতরে গিয়ে দেখলাম একজন উল্টে পড়ে আছে, পুরো ঘরে রক্তের ছিটে ফোঁটা দাগ, মৃতদেহটা খুব চেনা চেনা লাগছে। গতকালের ইমরান ওরফে নকল বক্সির গায়ে যে কালো জামাটা দেখেছিলাম ঠিক সেটাই, গতকালের সেই সুগন্ধ এখনও আছে, কিন্তু গতকালকের নকল বক্সির চেহারা আজকে চেনার আর উপায় নেই। মনে হচ্ছে ভারী কিছু দিয়ে মাথায় বাড়ি মারা হয়েছে, কারণ মাথার একপাশ পুরোটা দেবে গিয়েছে, সাথে গোটা মুখ ভারী কিছু দিয়ে মেরে একেবারে গুঁড়িয়ে দিয়েছে খুনি। চোখ মুখ নাক কোনোটাই অক্ষত নেই আর, সে এক ভয়ানক ও বিভৎস দৃশ্য। দেখলাম সোমকেশ আশেপাশে বেশ কিছুক্ষণ ঘোরাফেরা করে এসে বসল স্থির হয়ে, তারপর আরও কিছুক্ষণ মৃতদেহটা দেখল। শরীরে আর কোথাও কোনো দাগ নেই। হঠাৎ আমার পায়ে কি যেন বিঁধল, প্রথমে তুলো দেখে তেমন পাত্তা দিইনি, ওষুধের দোকানে তো তুলো পাওয়াই যায়। সোমকেশ ঠিক তখনই উঠে এসে তুলোর দলাটা তুলে নিয়ে নাকের কাছে ধরল, ক্লোরোফর্মের ঝাঁঝালো একটা গন্ধ। সোমকেশ বিড়বিড় করে বলল, নকল বক্সির নাকে ক্লোরোফর্ম ভেজানো তুলোটা ধরা হয়েছিল, কিন্তু হয়তো তেমন কাজ হয়নি দেখে সোজা ভারী কিছু দিয়ে তার মাথায় আঘাত করা হয়। মাথায় এখানে বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে, তারপর ভারী কিছু দিয়ে মুখটাকে বিকৃত করে দেওয়া হয়। সোমকেশের কথা শুনে মতিন হালদার বললেন, তা আপনি স্বয়ং যখন উপস্থিত আছেন তখন দেখুন না এটার একটা কিনারা করতে পারেন নাকি, তাহলে আমাদের খুব সুবিধা হয় আর কি। কিনারা তো একটা করতেই হবে। বাহ, আগে আপনার কাজের অনেক খ্যাতি শুনেছিলাম, আজকে নিজে চোখে দেখবার সৌভাগ্য হয়ে গেল। আমাদের পক্ষ থেকে আপনার জন্য সব রকম সাহায্যের হাত খোলা থাকবে। সোমকেশ হেসে বলল, কি যে বলেন, কিছু অগ্রগতি হলে অবশ্যই জানাবেন আমাদের, সাথে আমার পরিচয়টা যদি গোপন রাখতে পারেন তাহলে বড় ভালো হয়। আর হ্যাঁ, সমরেশবাবুর উপর একটু নজর রাখবেন। সে ও নিয়ে আপনি নিশ্চিন্তে থাকুন। দোকান থেকে বের হতেই সোমকেশকে বললাম, কিভাবে চিনলে এই মতিন হালদারকে? আরে অজিত, ইনি হলেন কমলদের পাশের বাড়ির ভাড়াটে, কমলই পরিচয় করিয়ে দিয়েছিল গতকাল আমার সাথে। কিন্তু একটা বিষয় খুব ভাবাচ্ছে, বুঝলে অজিত? কোন বিষয়টা বলো তো? এই যে ইমরান খুন হলো সেটা? না, খুন হয়েছে সেটা নয়, তবে খুনি ওর মুখটা যেন চেনা না যায় সেই ব্যবস্থা করেছে। সেটার কারণ কি হতে পারে? তার মানে খুনি কি জানে যে নকল বক্সির ডেরায় আসল বক্সি এসে পড়েছে? কিন্তু ইমরান আমাদের সব সত্যিটাই বলে দিয়েছিল, তাই সেটা জানতে পেরেই কি কেউ ওকে সরিয়ে দিল? তার মানে অজিত, আমাদেরকে কেউ চোখে চোখে রাখছে। কে আবার? সমরেশ মজুমদার ছাড়া আর কে হবে? আগে আর একটু খোঁজখবর নিতে হবে, বুঝলে? ওই দেখো, সামনের দোকানের ওই চাচার কথাই বোধ হয় বলছিলেন মতিনবাবু। চলো তাকে গিয়ে বরং একবার জিজ্ঞাসাবাদ করি, যদি নতুন কোনো তথ্য বার হয়। সোমকেশ দোকানে গিয়ে দু কাপ চা দিতে বলল, ও একটা সিগারেট ধরিয়ে জিজ্ঞাসা করল, তা চাচার বাসা কোথায়? এখানে? না বাবা, আমার বাসা ঢাকা শহরে। এখানে আইছিলাম বছর দশেক আগে, ওই স্ত্রীর চিকিৎসা করাইতে। তারপর আর ফেরত যাওয়া হয় নাই, এখন এই দোকানটা খুললা কোনো রকমে পেট চালাইতাছি। সামনেই তো কাল খুন হলো, জানেন তো ব্যাপারটা? জানুন না কেন, যা কাণ্ডটা ঘটল তারপর আর কেউ চা নাস্তা করতে আইব বললে তো মনেই হয় না। তা চাচা, কালকে সন্ধে বা রাত্রের দিকে কাউকে আশেপাশে ঘুরতে দেখেছিলেন নাকি? না, ওই একদল পাড়ার ছোকরাই ছিল, আর তো কাউরে দেহি নাই। আর কাউকে দেখেননি? এই ধরুন না, মুখ ভর্তি কাঁচা পাকা দাঁড়িয়ে আর চোখে চশমা পড়ে, এমন কাউকে কাল দেখেছিলেন এখানে? আচ্ছা, আপনি কি সমরেশ বাবুর কথা কইতাছেন? হ্যাঁ, সে তো আমার দোকানে বইয়া বিকালবেলায় চা নাস্তা কইরা গেল, তারপর কিছুক্ষণ গল্পও করল। আচ্ছা, সমরেশবাবু তাহলে এইখানে চা খাচ্ছিলেন বিকেলবেলা। আচ্ছা, ওই দোকানের পেছনে আর কোনো দরজা আছে কি? তা তো জানি না, তবে পেছনে যাওন লাগলে সামনের গেট দিয়ে যাইতে হইব। অন্য কোনো গেট আছে বইলা তো আমার জানাই নাই। চাচা, আপনার দোকান ঠিক কতক্ষণ খোলা থাকে? আগে এই রাত 9-10 অবধি খোলা থাকতো, এখন এই দাঙ্গার পর 8 বন্ধ কইরা দিই। তবে গতকাল একটু বেশি রাত অবধি খোলা রাখছিলাম, বিক্রিটা ভালোই হইতাছিল। আচ্ছা বাবা, তুই পুলিশ নাকি? হ্যাঁ, এত কথা জিগাইতাছো কেন? আরে এমনি জিজ্ঞেস করছি চাচা, কিছুটা আগ্রহ বোধ হলো সেই জন্যই। বেশ ঠিক আছে, আজ আমরা উঠলাম চাচা, ভালো থাকবেন। এই বলে আমরা বাড়ির পথ ধরলাম। বললাম, কি বুঝলে বলো তো, ঘটনাটা ঠিক কোন দিকে এগোচ্ছে বলে তোমার মনে হয়? আসল খেলাটা এবার শুরু হয়ে গিয়েছে অজিত। আমরা যাবার পরই বোধহয় ইমরান এই ফোন করে সবটা বলে। তখন হয়তো সমরেশবাবু ওর উপর কুপিত হন, সেই সাথে ইমরান বলে সে এই জিনিস আর করবে না। তখন সমরেশবাবু ভাবেন যে ইমরানকে এবার দুনিয়া থেকে সরাতেই হবে, তাই হয়তো তিনি চাচার দোকানে চা খেতে আসবার নাম করে ওকে হত্যা করে। তবে এগুলো সবই আমার ধারণা, বুঝলে, সত্যি নাও হতে পারে। কিন্তু এই সমরেশ মজুমদার যে গভীর চলের মাছ, তাও ওনাকে দেখেই বুঝেছে না। কিন্তু এই সমরেশবাবুটি আসলে কে? কমলের দাদামশাই নাকি অন্য কেউ? সেটাই হলো আসল প্রশ্ন। চলো হে, ঘুঘুর সাথে আরো একবার দেখা করে আসি। বলো, কমলদের বাড়ি ফিরেই প্রথমে যে খটকা লাগলো তা হলো সদর দরজা হাঁ করে খোলা। আমার কেমন জানি একটু অদ্ভুত লাগছিল। সংকেশ বলল, অজিত তুমি এখানেই থাকো, আমি উপরে গিয়ে দেখে আসছি। সংকেশ উপরে গিয়েছে, অনেকক্ষণ হয়ে গিয়েছে। শেষমেশ একটা ঠান্ডা গলায় ওর আওয়াজে একখানা ডাক পেলাম, অজিত। দেরি না করে সোজা উপরে উঠে আসলাম। দেখি বারান্দায় কমল লুটিয়ে আছে, ওর মাথার একটা জায়গায় রক্ত জমাট মেরেছে, তবে প্রাণ এখনো রয়েছে। সংকেশের গলাটা আসছে কমলের পাশের ঘর থেকে, অর্থাৎ কমলের দাদামশাইয়ের ঘর থেকে। সেখানে গিয়ে দেখি আরও ভয়ঙ্কর অবস্থা। মেঝেতে পড়ে রয়েছে সমরেশ মজুমদারের রক্তাক্ত দেহ। নকল বক্সির মতো একই কায়দায় মারা হয়েছে সমরেশবাবুকে। ভারী কোনো বস্তু দিয়ে মুখের আদলটাই বদলে দিয়েছে কেউ। তবে ঘরের অবস্থা দেখে মনে হয় খুনের আগে খুনির সাথে সমরেশ মজুমদারের বেশ ধস্তাধস্তি হয়, কারণ গোটা ঘর এলোমেলো হয়ে পড়ে রয়েছে। আমাকে কমলের দাদামশাইয়ের ঘরে রেখে সোমকেশ কমলের মা আর বোনকে দেখতে গেল। কিছুক্ষণ পর একটা তীক্ষ্ণ কান্নার আওয়াজ, সেটা তীব্র থেকে তীব্রতর হয়ে একসময় ঘরে প্রবেশ করল। শাড়ির ঘোমটায় মুখ ঢেকে এক মধ্যবয়সী মহিলা তার মেয়ের হাত শক্ত করে ধরে ঘরে প্রবেশ করল। দেখলাম শাড়ির ফাঁক দিয়ে এক নজরে তাকিয়ে আছেন তিনি মৃতদেহটার দিকে। শাড়ির আঁচল ভিজে যাচ্ছে চোখের জলে, কিন্তু কোনো কথা বলছেন না তিনি। সংকেশ বলল, খবর ইতিমধ্যেই পাঠানো হয়েছে, কমলের বাবা তো আসছেনই, সাথে মতিন হালদার সাহেবও আসছেন, আপনি ভাববেন না কিছু। কমলের বাবা আসলেন, গড়ন বেশি লম্বা নয় কিন্তু বেশ সুঠাম দেহ। কমলকে একাই কাঁধে তুলে নিয়ে হাসপাতালে চলে গেলেন তিনি। যাওয়ার সময় বলে গেলেন, পুলিশের ব্যাপার আছে, আপনারা থাকলে একটু সামলে নিলে সুবিধে হয়, কমলের মা তো আর একা সামলাতে পারবে না এত কিছু। আমরা ওনাকে আশ্বাস দিলাম যে আমরা আছি। সংকেশ মাথায় হাত দিয়ে বসে বলল, অজিত অজিত ধিক অজিত ধিক আমার উপর, ভুল করে ফেললাম, খুব বড় একটা ভুল করে ফেললাম। আর একটু আগে আসতে পারলেই ধরে ফেলতাম আসল খেলোয়াড়কে। কিন্তু সোমকেশ, আমরা তো সমরেশবাবুকেই সন্দেহ করছিলাম, এবারে ব্যাপারটা কীরকম গুলিয়ে গেল না? ইন্সপেক্টর হালদার সাহেব এসে সব কিছু দেখে বেশ কিছু সময় ধরে সোমকেশের সাথে কথা বললেন, শেষে মৃতদেহ নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন। গেট পর্যন্ত এগিয়ে দেওয়ার সময় তিনি বললেন, আজকে ইমরানের ডেস্কের থেকে কাগজের এই টুকরোটা পাওয়া গেছে, তাতে সোমকেশবাবুর নামটা লেখা ছিল, এই যে এটা। তবে আমরা লেখাটা ইমরানের হাতের লেখার সাথে মিলিয়ে দেখেছি, কিন্তু কোনো মিল পায়নি। কাগজটা বেশ ভাঁজ হয়েছিল, তাতে লেখা সোমকেশবাবু পালান, নিচে লেখা কম, শেষ করতে পারেনি হয়তো, কিন্তু লেখাটা অনেক চেনা, কোথাও জানি দেখেছি মনে হচ্ছে। সোমকেশ সিগারেট ধরিয়ে লম্বা একটা ধোঁয়া ছেড়ে বলল, খুবই রহস্যজনক, একবার লেখাটা মেলাতে হবে। সারা বিকেল এই নিয়ে বেশ চুপচাপ ছিল সোমকেশ, শেষে আমাকে বলেই ফেলল, অজিত আমাদের ফেরবার এবার সময় হয়ে এসেছে। নড়ে বসলাম আমি, হঠাৎ এই কথা কেন? কারণ খুনি আমাদের খুব কাছের কেউ, হতে পারে কমল নিজেই, আর কমলের দাদা মশাইকে নিয়েও তো কম ঝামেলা হয়নি। এই তো মতিন সাহেবই বলছিলেন যে এলাকার মানুষ কমলের দাদা মশাইয়ের থাকা নিয়ে ঝামেলা করছিল, সেবার কমলের বাবার জেদেই প্রত্যেকে দমে গিয়েছিল, কিন্তু ক্ষোভ তো একটা ছিলই, বলা তো আর যায় না, দাঙ্গার প্রভাব তো পড়তেই পারে। সোমকেশ আর একটা সিগারেট ধরাতে গিয়েও ধরালো না, সত্যবতীর কড়া আদেশ, দিনে একটার চেয়ে বেশি সিগারেট খাওয়া যাবে না। তার মতে এক একটা সিগারেট নাকি মানুষের আয়ু এক এক বছর কমিয়ে দেয়, তাই সিগারেটটা বাক্সে পড়ে সোমকেশ বলল, অজিত অজিত ওই হাতের লেখাটা কার সেটা ধরতে পারলেই রহস্যের সমাধান হয়ে যাবে। এমন সময় ঘরে ঢুকলেন কমলের বাবা শরীফ হাসান, ঘরে ঢুকেই একটা চেয়ার টেনে নিয়ে বসলেন তিনি। কমলকে হাসপাতালে ভর্তি করার সাথে সাথেই তার জ্ঞান ফিরেছে, তবে আঘাতের রেশ এখনও কাটিয়ে উঠতে পারেনি সে। কমলের বাবা কোনো রকম ভনিতা ছাড়াই আমাকে বললেন, তা অজিতবাবু আপনার সাথে সেই বন্ধুটি আসেননি? কে? সোমকেশ? হ্যাঁ তিনি। না আসেনি, আসলে আমি এখানে এসেছিলাম একটা প্রকাশনীর তত্ত্বাবধানে। কেন বলুন তো? না এমনি আর কি, দেখতেই পাচ্ছেন আমার বাড়ি আর এলাকার কি অবস্থা, কি ভয়াবহ কাণ্ড, এরপর আর আপনাদের এখানে না থাকাই ভালো, কখন যে কি হয়ে যায় বলা কিন্তু খুব মুশকিল। কথাগুলো বলার সময় আমাদেরকে মাথা থেকে পা পর্যন্ত দেখলেন উনি, যদিও সোমকেশের ছদ্মবেশের জন্য চেনা সম্ভব নয় ওকে। রাতে খাওয়া দাওয়া শেষে সোমকেশ বলল, অজিত অজিত তুমি ফিরে যাও, আমি হয়তো দুদিনের মধ্যেই চলে আসব, এখানকার আবহাওয়া ঠিক ভালো ঠেকছে না বুঝলে, আমার অতটা বিপদ নেই, কিন্তু তোমাকে অনেকেই চিনে ফেলেছে, তাই এবার তোমাকে ফিরে যেতেই হবে, সত্যিই যদি একটা গুরুতর কিছু হয়ে যায় তখন কিন্তু সমূহ বিপদ। কিন্তু তুমি একা মানুষ কোথায় থাকবে, কি বা করবে? মতিন হালদার আমার জন্য একটা ব্যবস্থা করেছেন, আর আমরা যে চলে যাচ্ছি সেটাই সবাই জানবে, আর এটাই হবে খুনিকে ধরবার প্রধান উপায়। রাত্রে বিছানায় শুয়ে আছি কিন্তু ঘুম আসছে না, হঠাৎ সোমকেশের গলার আওয়াজ, আচ্ছা অজিত কমলের বাবাকে কি ভালো করে দেখেছিলে তুমি? হ্যাঁ, গলার কাছে কিছু দাগ ছিল ওনার, একটু রক্ত লেগেছিল মনে হলো, আর মুখেও কালশিটে দাগ ছিল। এই তুমি কি বলতে চাইছো বলো তো? গলার যে দাগটা দেখেছিলে সেটা নখের আঁচড়, আর জামার বোতামগুলোও কিন্তু ছিঁড়ে গিয়েছিল, মনে হয় কারোর সাথে মারামারিই করছিলেন, তবে উনি গলার ওই দাগটা দেখাতে চাননি, তাই গলায় গামছা ঝুলিয়েছিলেন একখানা। তুমি কি কমলের বাবাকে সন্দেহ করছো নাকি? আমার সন্দেহের তালিকায় তো অনেকেই রয়েছে, কমল কমলের বাবা আর দোকানের চাচারও খুনি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, ইমরানকে মারার সুন্দর সুযোগ তারও ছিল, আর সমরেশ মজুমদারকে তো ঠিক করে জেরা করবার সুযোগটাই পাওয়া গেল না। দোকানটা আপাতত বন্ধ রাখা হচ্ছে আর সব ওষুধই সরিয়ে ফেলছে পুলিশ। আচ্ছা, এই সমরেশ মজুমদারের সম্পর্কে আরো কিছু জানলে ভালো হতো না? জেনেছি অজিত, জেনেছি। কমলের দাদামশাই আসলে এই ওষুধের ধারণাটি নিয়ে আসেন। তিনি বিভিন্ন কেমিক্যাল আর ভেষজের মিশ্রণে ওই রকম একটি ওষুধের ধারণা নিয়ে আসেন। তবে তিনি অবশ্য চেয়েছিলেন আরো গবেষণা চালাতে। কিভাবে জানলে? সমরেশ মজুমদারের খাতাটা আজ নিয়ে এসেছিলাম, পুরোটাই পড়েছি। এতটুকুই বুঝেছি যে তিনি সফলতার খুব কাছে ছিলেন, তবে ওষুধটা তিনি বাজারে নিয়ে আসেন, তবে সেটাকে বাজারে আনলো কে সেটা এখনো ধরতে পারছি না। রাতটা কোনো রকমে কেটে গেল। সকালে উঠেই হাত মুখ ধুয়ে তৈরি হয়ে নিলাম। সকালে জলখাবার দিতে আগে আসত কমল, আজ কমলের বাবা এসেছেন। যাক, তাহলে আপনারা ফিরে যাচ্ছেন, আপনাদেরই ভালো, এখন যা দিনকাল পড়েছে। কমলকে হাসপাতাল থেকে একবার দেখে আসবার ইচ্ছে ছিল, যতই হোক ছেলেটা আমাদের এত পরিচর্যা করলো, কিন্তু সেটা আর হলো না। তাই ছোট চিরকুটে ওর জন্য একটা শুভেচ্ছা জানিয়ে রেখে গেলাম। সকাল 10টা নাগাদ আমি আর সোমকেশ কমলের বাড়ি ছেড়ে বেরিয়ে পড়লাম। কমলের বাবা আমাদের কিছুটা এগিয়ে দিলেন। আমরা প্রথমে মতিন হালদারের সাথে দেখা করলাম, তিনি নাকি ব্যবস্থা করে রেখেছেন সোমকেশের থাকার জন্য। আমি চলে আসবার আগে সোমকেশ আমার কাছে আমার নোট খাতাটা চাইল, আমি দিলাম। ও খাতাটা খুলে কি যেন দেখল, তারপর একটি বিশেষ পাতা খুলে বলল, আচ্ছা এই লেখাটি কার? ও, এটা তো সেই কমল লিখে দিয়েছিল সেদিন যখন ওর বাড়ির ঠিকানাটা লিখে দিতে বললাম না তখন। ও আচ্ছা, বলে কাগজটা নিয়ে নিল সোমকেশ। টানা 6 ঘন্টা পর বেনাপোল, সেখানে কিছু কাজ সেরে পেট্রাপোল দিয়ে ঢুকে গেলাম, তারপর বাস ধরে সোজা কলকাতা। বাড়িতে যখন বেল বাজালাম তখন রাত 10টা। সত্যবতী দরজা খুলে আমায় দেখে বলল, তুমি একা, সে কোথায় ঠাকুরপো? আমি ওকে সবটা গুছিয়ে বললাম। দেখলাম সত্যবতী বেশ চিন্তায় পড়ে গিয়েছে। সে আমায় বলল, তুমি কিছু লুকোচ্ছ না তো ঠাকুরপো? না বৌঠান, ওর কিছু কাজ ছিল তাই তো থেকে গেল। রাত্রে খাওয়া দাওয়া শেষে অনেকদিন পর একটা শান্তির ঘুম দিলাম। সকালে ঘুম ভাঙল সত্যবতীর কথা শুনে। সে আমায় ডেকে বলল, ঠাকুরপো তুমি না বললে ওর আসতে দু একদিন দেরি হবে, সে তো আজ সকালে এসেই হাজির। বাড়ির মানুষ বাড়ি ফিরেছে, খাবে এসো, জল খাবার বেড়েছি। সোমকেশ এসেছে? গিয়ে দেখি সত্যি সত্যি সোমকেশ চেয়ারে বসে সকালের খবরের কাগজে মাথা ডুবিয়েছে, হাতে একটা সিগারেট। আমি বললাম, আজই চলে এলে যে? ওইদিকে আবহাওয়া এখন খুব গরম বুঝলে, আর কেসেরও তেমন কোনো অগ্রগতি নেই। ওর গলাটা কেমন যেন ভাঙা ভাঙা মনে হলো। বললাম, কি ব্যাপার, গলা ভেঙেছে নাকি তোমার? সত্যবতী কোথা থেকে যেন এসে বলল, শুধু কি গলা, লম্বায় কেমন যেন খাটো লাগছে, কি ব্যাপার বলো তো ঠাকুরপো? নকল বক্সির সাথে অদল বদল হয়ে গেল না তো? বলতে বলতেই হেসে উঠল সত্যবতী। তাই নাকি, সোমকেশকে তো এরকম মনে হওয়ার কারণ নেই। কারণ আছে ঢের। আগে তো ঠিকই খোকা ঘরে থাকার সময় সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছিল, আজকে কি মনে করে আবার সিগারেটের ধোঁয়া ছাড়ছে? খোকা তো বড় হচ্ছে নাকি, আমি আর পারছি না বাপু। তাই তো সোমকেশ, তা কি হলো আবার হঠাৎ করে ওখানে, আবহাওয়া কি খুব জটিল? বিকেলে আমি সোমকেশ আর সত্যবতী বসে আছি, পুঁটিরাম চা দিয়ে গেল, হালকা একটা বাতাসে গরম ধোঁয়া ওঠা চা খেতে বেশ লাগছিল। চায়ের সাথে আবার একটা সিগারেট ধরালো সোমকেশ। খোকা একবার এসে দেখে গেল, সোমকেশের অবশ্যই সেদিকে কোনো খেয়াল নেই। ঢাকা থেকে আসবার পর সোমকেশের এই অভ্যেসটা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। সত্যবতী সেই কখন থেকে আর চোখে দেখছে সোমকেশকে। হঠাৎ বাইরে একটা ট্যাক্সি থামার শব্দ হলো। সত্যবতী বলল, কে এলো ওই সময় ট্যাক্সি করে, কারোর কি আসবার কথা ছিল? এই বলে সত্যবতী উঠে গেল দেখবার জন্য। দরজা খুলল সে, তারপর সব চুপ। আমি বললাম, কি হলো, কে এসেছে? সত্যবতী কাঁপা গলায় বলল, ঠাকুর ঠাকুর বউ, একবার একটু এদিকে আসবে? গলাটা অসম্ভব কাঁপা কাঁপা। দেরি না করে সোজা সদর দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। বুঝলাম সাংঘাতিক কিছু হতে চলেছে। সত্যবতী দরজা খুলে হাঁ করে দাঁড়িয়ে রয়েছে। আমিও সত্যবতীর দৃষ্টি অনুসরণ করলাম। আমার গায়ের লোমগুলো কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে গেল। আমার বুক দুরদুর করে উঠল। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না। এ কি, দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে স্বয়ং সোমকেশ! বাইরে দাঁড়িয়ে থাকা সোমকেশ বলল, তা মহাশয় কি এসে পড়েছে? কে? সত্য, তুমি ভেতরে যাও। অজিত, তুমি পুলিশকে এক্ষুনি ফোন করো। এই বলে ঘরে সে ঢুকতেই মুখোমুখি দুই সোমকেশ। ঠিক সেদিন ইমরান আর সোমকেশ পরস্পরের মুখোমুখি যেভাবে দাঁড়িয়েছিল সেই একই রকম দৃশ্য। তবে কি ইমরান মরেনি? সেদিন যার মুখ আমরা থেঁতলে যাওয়ার দরুন বুঝতে পারিনি, সেটা কি তবে অন্য কারোর মৃতদেহ ছিল? ইমরান কি তবে আমাদের ধাপ্পা দিয়ে আমাদের বাড়িতে এলো? আমার মাথা ঝিমঝিম করছিল, পা কাঁপছিল। এ কি হচ্ছে সব? সদ্য বাড়িতে আসা সোমকেশ যে আমায় পুলিশকে ফোন করতে বলেছিল সেটা মাথা থেকে একদম বেরিয়েই গিয়েছে। ঠিক দুই দিন আগেও এরকম পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম, কিন্তু তখন জানতাম সোমকেশ আমার সাথেই আছে। কিন্তু আজ দুই সোমকেশের মাঝে আমি সত্যি অসহায় হয়ে পড়েছি। কাকে বিশ্বাস করব, কে আসল আর কেই বা নকল? শেষে সত্যবতীকে বললাম, বৌঠান তুমি বরং ঘরে চলে যাও, আমি দেখছি। যাই হোক, আমি আছি এখানে। দুজনই সোমকেশ, এক নজরে কেউ আলাদা করতে পারবে না। তবে পাশাপাশি দাঁড়ালে লম্বায় একটু পার্থক্য করা যায়, আমিও সেটাই দেখছিলাম। কিন্তু হঠাৎ চায়ের কাপ রেখে সদ্য উঠে দাঁড়ানো সোমকেশ পকেটে গোঁজা আস্ত একখানা পিস্তল বার করে সদ্য ঢাকা ফেরত সোমকেশের দিকে তাক করল। তারপর কিছু বলতে যাচ্ছিল হয়তো, কিন্তু ঠিক সেই সময় পেছন থেকে হঠাৎ ঘাড়ে সত্যবতীর আঘাত খেয়ে সে মাটিতে লুটিয়ে পড়ল। চুকিতে এত তাড়াতাড়ি ব্যাপারটা ঘটল যে ঠিক করে কিছু ঠাওর করেই উঠতে পারলাম না। যখন বোধশক্তি আবার ফিরে এলো তখন দেখলাম গোষ্ঠ চড়ক থেকে কেনা খোকার খেলার ব্যাট হাতে দাঁড়িয়ে রয়েছে সত্যবতী। সে হাঁপাতে হাঁপাতে আমায় বলল, ঠাকুরপো বুঝতে পারছো না, ওটাই তোমার সোমকেশ, আর মাটিতে পড়ে থাকা ওই লোকটা নকল। সদ্য ঢাকা ফেরত সোমকেশ মাটিতে লুটিয়ে পড়া সোমকেশের হাত দুটো পিছন করে মাথা মাটিতে চেপে ধরল। জীবনে প্রথমবার সত্যবতীর এরকম ভয়ানক রূপ দেখে আমি শিহরিত। স্বামীকে বাঁচাতে সে মানুষ খুন পর্যন্ত করতে পারে। সত্যি মেয়েটা সোমকেশকে বড্ড ভালোবাসে। কিছুক্ষণ পর ইন্সপেক্টর বিজয় এলেন। আমি আর সত্যবতী সোমকেশের ঠিক পাশেই বসে আছি। মুখোমুখি বসে রয়েছেন ইন্সপেক্টর রামা রাও। মাটিতে লুটিয়ে পড়ে রয়েছে নকল বক্সি, হয়তো চেতনা ফিরেছে। আমার ঠিক এখনো বিশ্বাস হচ্ছে না কে আসল আর কে নকল। চেতনা ফেরবার পর এই প্রথম শব্দ করল মাটিতে লুটিয়ে থাকা নকল সোমকেশ। তারপর আসল সোমকেশ ধীরে ধীরে সেই নকল মানুষটির নকল চুল, চশমা, মুখে লেগে থাকা রং সব তুলে ফেলল। অবশেষে যাকে দেখতে পাচ্ছি সে আমাদের অতি পরিচিত। সোমকেশ বলল, আমার মতো আমি না হলে আমি আর কই রব? আমার মাঝে রতন হয়ে আমার আমি কে কই পাব? তারপর ও আমার দিকে তাকিয়ে হেসে উঠে বলল, জি এনাকে চিনতে পারছো তো? আমি বললাম, উনি তো কমলের বাবা। সোমকেশ বলল, ইনি কমলের বাবা শরীফ হাসান, আবার বক্সি বাড়ির দোকানের সমরেশ মজুমদারও কিন্তু ইনি। আমাদের বেশ একটা সাজানো ছকে ফেলেছিলেন চালাকি করে। সব বলছি আমি, ভুল হলে বরং শুধরে দেবেন কি শরীফ সাহেব? দেবেন তো? মাথা নিচু করে রইলেন কমলের বাবা শরীফ হাসান। সোমকেশ বলতে শুরু করল, হ্যাঁ, তো প্রথম থেকেই সব ছকের আকারে এক এক করে সাজিয়ে বলছি। কমলের দাদা মশাই আর সমরেশ মজুমদার ছিলেন অন্তরঙ্গ বন্ধু। সমরেশবাবুর কমলদের বাড়িতে প্রায়শই যাতায়াত লেগেই থাকত। কমলের দাদা মশাইয়ের যখন মৃত্যু হল, তখন কমলদের বাড়িতে পাকাপাকিভাবেই থেকে গেলেন সমরেশ মজুমদার। কমলের দাদা মশাই এবং সমরেশবাবু মিলে একটি বয়স কমানোর ওষুধের ফর্মুলা তৈরি করেছিলেন এবং সেটা ধরে তারা ওষুধও বানিয়েছিলেন। কিন্তু এমত অবস্থায় কমলের দাদা মশাইয়ের মৃত্যু হয়। ওষুধ তার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা সেটা সমরেশবাবুর পক্ষে একা পরীক্ষা করাটা অসম্ভব ছিল, তাই সেই ওষুধ তিনি আর বাজারে আনতে পারলেন না। কিন্তু একদিন সমরেশবাবু যে নোট খাতায় ওষুধের ফর্মুলা লিখে রেখেছিলেন সেইটা পড়ে গেল শরীফ বাবুর হাতে। ওনার মাথায় তখন একটা বুদ্ধি খেলে গেল। উনি ভাবলেন, এই ফর্মুলাকে কাজে লাগিয়ে যদি ওষুধ বাজারে আনা যায় তবে লাভের গুড় আর খায় কে। ওই যে কথায় বলে না, লোভে পাপ আর পাপে পাপে বাড়ে দুঃসাহস, ঘোরতর দুঃসাহস। যাই হোক, কিন্তু এই ক্ষেত্রে একটা সমস্যা ছিল। ওষুধ তার কথা প্রচারিত এবং প্রচলিত করার ক্ষেত্রে কোনো এক বিখ্যাত লোক তার চাই, এবং শুধু তাই নয়, আগে গ্রাহকদের প্রমাণ দিতে হবে যে ওষুধটা খেলে সত্যি বয়স কমে। ঠিক এমন সময় উনি দেখতে পেলেন ইমরানকে, যাকে দেখতে হুবহু আমারই যৌবনকালের মতো। উনি ভাবলেন, একেই যদি আসল সোমকেশ বক্সি সাজানো যায় তবে এর হাত দিয়ে ওষুধটা তাড়াতাড়ি চারিদিকে ছড়িয়ে দেওয়া যাবে, উপরন্তু বয়স কমানোর ব্যাপারটাও মানুষকে বোঝানো যাবে। উনি হয়তো কোনোভাবে জানতে পেরেছিলেন যে ইমরানের মায়ের চিকিৎসার জন্য অনেকগুলি টাকা দরকার, তাই সেই সুযোগে উনি ইমরানকে টাকার লোভ দেখান। ইমরানও বাধ্য হয়ে ওই কুপ্রস্তাবে সম্মতি জানায়। শরীফবাবু কিন্তু আসল পরিচয়ে এসব করতে চাননি, কারণ উনি এসব করলে এলাকার লোক ওনাকে সন্দেহ করবে, আর সমরেশবাবু এই এলাকায় নতুন। তাই উনি সমরেশবাবুর ছদ্মবেশ ধরে ইমরানের সাথে দেখা করলেন। সমরেশ মজুমদার আদৌ জানতে পারল না যে ওনার নামে কি কি হচ্ছে, কিন্তু পরে হয়তো ঘটনাক্রমে তিনি জানতে পেরেছিলেন, তাই উনি নিজেও ওই ওষুধটা কিনেও এনেছিলেন। কমল আমাদের এই কথা বলেছিল। এত কিছু বলে সোমকেশ থামল, তারপর আবার বলল, তা এ তো গেল পূর্বের কথা, এইবার আসি ইমরান আর সমরেশ মজুমদারের খুনের ব্যাপারটায়। আমরা যখন ইমরানের সাথে দেখা করতে গিয়েছিলাম, তার পরপরই ও সমরেশবাবুর ছদ্মবেশে থাকা শরীফবাবুকে ফোন করেই সবটা জানায়। সাথে ও এটাও বলে যে তার মায়ের চিকিৎসা হয়ে গেলে সে আর এইসব কাজ করবে না। শরীফবাবু চিন্তায় পড়েন, ইমরান তার কাজ না করলে তার ওষুধের ব্যবসাটা ডুবে যাবে। উনি ইমরানকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু ইমরান এই ব্যবসা আর করতে চায় না। তখন শরীফবাবু ভাবেন যে ইমরানকে উনি দুনিয়া থেকে সরিয়ে দেবেন। খুনের রাত্রে সেই নকল বক্সি বাড়ির সামনে যে একদল ছোকরা গিয়েছিল, তাদের মধ্যে শরীফবাবুও ছিলেন, আর উনি শুধু একা নন, ওনার সাথে ওনার সুপুত্র কমলও ছিল। আমরা জানি যে সেই দোকান বাড়িটার পেছনের দরজাটা ভেতর থেকে বন্ধ থাকত, সেটা আমাদের চা দোকানদারের সেই চাচাই বলেছিল, তাই বাইরের সবাইকে সামনের দরজা দিয়ে ঢুকতে হতো। সেদিন সামনের দরজা দিয়ে কমল ভেতরে ঢুকে বাবার জন্য পেছনের দরজাটা খুলে দেয়। শরীফবাবু প্রথমে ঘরে ঢুকে একবার ইমরানকে বোঝালেন, কিন্তু তবুও যখন ইমরান রাজি হল না, তখন উনি দোকান থেকে তুলোয় করে ক্লোরোফর্ম এনে ইমরানকে অজ্ঞান করতে চাইলেন। কিন্তু যেহেতু ইমরানের উচ্চতা একটু বেশি, তাই তিনি সুবিধা করতে পারলেন না। তখন উনি রেগে হাতের কাছে একটা লোহার রড তুলে ইমরানের মাথায় মারলেন, তারপর বারংবার মারতে থাকলেন। অবশেষে ইমরানের মৃত্যু হল। আর ইমরানকে যাতে কেউ চিনতে না পারে, তাই উনি ওর মুখটাও থেতলে দিলেন। কমল সামনেই দাঁড়িয়েছিল, সে ভেবেছিল তার বাবা ইমরানের সাথে কথা বলতে এসেছে, কিন্তু উনি যে ইমরানকে খুন করে ফেলবেন তা কমল স্বপ্নেও কল্পনা করেনি। সে ভাবল আমাকে সবটা জানাবে, তাই ইমরানের ডেস্ক থেকে পাওয়া ওই এক টুকরো কাগজে আমার নাম লিখল। ও নিচে নিজের নাম লিখতে যাচ্ছিল, কিন্তু হয়তো সেই সময় শরীফবাবুও ঘরে চলে আসেন, তাই কমলের কমটুকুই লিখতে পারল সে। হ্যাঁ অজিত, মতিনবাবু আমাদের যে কাগজটা সেদিন দিয়েছিলেন সেটা কমলেরই হাতের লেখা। তোমার নোট খাতায় কমল নিজের বাড়ি যে ঠিকানা লিখে দিয়েছিল তার সাথে এই কাগজের হাতের লেখাটা হুবহু মিলছিল। তুমি দেখেও বুঝতে পারলে না অজিত, সমরেশবাবুর মৃত্যুটা অনেকটা ওই রকমভাবেই হয়েছিল। সমরেশ মজুমদার সবটা বুঝতে পেরেছিলেন, তিনি জানতেন শরীফবাবু ওনার ছদ্মবেশ নিয়েই এসব করছেন, তাই তিনি বাজার থেকে ওই ওষুধটা কিনে এনেছিলেন। কিন্তু সবটা জেনেও উনি চুপ করেছিলেন, শুধুমাত্র তিনি শরীফবাবুর আশ্রিত ছিলেন বলে। কিন্তু ইমরানের মৃত্যুর খবর পাওয়ার পর উনি আর থাকতে পারলেন না, আমাদের শরীফ সাহেবকে সরাসরি জেরা করে বসেন তিনি। যথারীতি শরীফ সাহেবও সবটা অস্বীকারই করেন। তারপর দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয় এবং ক্রমাগত সেই তর্কাতর্কি হাতাহাতিতেও চলে যায়, আর তাতেই শরীফবাবুর জামার পোতামগুলোও ছিঁড়ে যায়, সমরেশবাবুর নখের আঁচড়ে ওনার ঘাড়ে চিড়ে যায়, সারা ঘরটাও ওলট পালট হয়ে যায়। কিন্তু কমল আওয়াজ পেয়ে তার বাবাকে আটকাতে যায়, আর তখনই উনি ছেলেকে বাইরে নিয়ে এসে ঘরের শিলপাটা দিয়ে কমলের মাথায় মারেন, এবং তারপরে সেটা দিয়েই ঘরে ঢুকে সমরেশ মজুমদারের মাথায়ও আঘাত করে খুন করেন তিনি। তারপর ইমরানের মতোই সমরেশবাবুর মুখটাও শিলপাটা দিয়ে থেতলে দেন। ছি শরীফবাবু, ছি, কমল না আপনার নিজের সন্তান? আপনি নিজের ছেলেকে মারতে পর্যন্ত পিছু পা হলেন না। ইন্সপেক্টর বিজয় বললেন, আপনি তো সাংঘাতিক লোক মশাই। আমি বললাম, ওসব তো ঠিক আছে, কিন্তু তুমি এত কিছু জানলে কি করে? আহ, বলছি তো অজিত, একটু তো ধৈর্য ধরো বৎস। জানো না, সবুরে মেওয়া ফলে। তারপর ও আরো একটু সোজা হয়ে বসে বলল, ওনার উপর আমার প্রথম সন্দেহ হয় যখন আমি সমরেশবাবুর খুনের দিন কমলদের রান্নাঘরে একটা লুকোনো রক্ত মাখা শিলপাটা দেখতে পাই। বুঝতে পারি আততায়ী বাড়িরই কেউ। তারপর শরীফবাবু যখন আমাদের চলে যেতে বললেন, তখন আমার মনে হয়েছিল আমাদের প্রতি দুশ্চিন্তা থেকে উনি একথা বলছেন না, এর পেছনে ওনার কোনো গভীর অভিসন্ধি রয়েছে। আসলে উনি আমায় চিনে গিয়েছিলেন, কারণ নকল সোমকেশকে তো উনি নিজে হাতেই সাজিয়েছিলেন, তাই আমাকে চেনাটা ওনার কাছে কোনো ব্যাপারই নয়। যেদিন বুঝতে পারলাম কাগজের লেখাটা কমলের, আমি সেই দিনই কমলের সাথে কথা বলতে গেলাম। জ্ঞান ফেরার পরেও শরীফবাবু কমলকে ইচ্ছে করেই হাসপাতালে রেখেছিলেন, তার কারণ আমি যাতে তাকে কোনো প্রশ্ন করতে না পারি। কিন্তু কাল আমি লুকিয়ে কমলের সাথে দেখা করেছিলাম, আর তার মুখ থেকে সমস্তটা শুনি আমি, তাই আমি শরীফবাবুর উপর নজর রেখেছিলাম। কাল বেলার দিকে দেখলাম উনি ঘর থেকে জামা কাপড় নিয়ে কোথায় যেন বার হয়ে গেলেন, আমিও যথারীতি ওনার পিছু নিলাম। দেখলাম উনি একটা সেলুন দোকানে ঢুকলেন, তারপর দোকান থেকে বেরিয়ে এলেন হুবহু আমার মতো সাজে। প্রথমটাই দেখে আমি চমকেই গেলাম, তারপর জানতে পারলাম যে উনি সোমকেশ বক্সী হয়ে কলকাতায় আমার বাড়িতেই যাচ্ছেন, তাই অগত্যা আমাকেও ফিরতে হলো। কিন্তু আমার আগেই উনি আমার বাড়িতে পৌঁছে গেছিলেন, তার আমার আসতেও একটু দেরি হয়ে গেল। আমি বললাম, কিন্তু উনি হঠাৎ তোমার ছদ্মবেশ নিয়ে এখানে আসতে গেলেন কেন? সেটা না হয় উনি বলবেন। কি শরীফ সাহেব, কিছু বলুন মশাই। শরীফবাবু কিছুক্ষণ নীরব থেকে মুখ খুললেন। প্রতিশোধের জন্য আপনি একটা কথা ভুল বললেন, ওষুধের ফর্মুলাটা হাতে আসার পর ইমরানের সাথে আমার দেখা হয়নি। ইমরানকে আমি চিনি ওর জন্ম থেকেই, ইমরানের বাবা আর আমি খুব ভালো বন্ধু ছিলাম, আমরা একসাথে জালিয়াতি ব্যবসা চালাতাম, বলতে পারেন ও আমার নিজের ভাইয়ের মতন ছিল। আজ থেকে চার মাস আগে ইমরানের বাবা কলকাতায় এসেছিল, আর তারপরেই খবর পাই যে জালিয়াতি অপরাধে কলকাতার পুলিশের হাতে নাকি সে ধরা পড়েছে, আর লক আপের মধ্যেই নাকি ওর মৃত্যু হয়েছে। খোঁজ নিয়ে জানলাম সেই তদন্তে ছিলেন আপনি, আপনি ওকে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন। তাই যখন ওষুধের ব্যাপারটা মাথায় এলো, তখন আমি ইমরানকে আপনার মতন করে সাজালাম, যাতে কোনো গণ্ডগোল হলে সবাই আপনাকেই ধরে। আমি আমি আপনার ক্ষতি চাই, কারণ আপনি আমার বন্ধুকে কেড়ে নিয়েছেন, আপনি ওর মৃত্যুর জন্য দায়ী। তারপর যখন দেখলাম আপনি নিজে আমার বাসায় আছেন, তখন ভাবলাম আপনার ছদ্মবেশ নিয়ে আমি আপনার বাড়িতে এসে আপনার পরিবারের ক্ষতি করব। এই যেমন ধরুন আপনার স্ত্রী হঠাৎ খুন হলেন, তারপর আপনার ছোট্ট সন্তানটি, হ্যাঁ, খোকার কথাটা ওনার মুখ থেকে শুনেই আমার রক্ত গরম হয়ে উঠল। ইচ্ছে হলো লোকটির গালে ঠাস ঠাস করে কটা চড় কষিয়ে দিই, কিন্তু কোনো রকমে নিজেকে নিয়ন্ত্রণ করলাম। সোমকেশ বলল, কিন্তু সেটা আর হলো না শরীফ সাহেব, মাঝখানে সেই কাটা হয়ে দাঁড়ালাম আমি, স্বয়ং সোমকেশ বক্সী। আমি বারবার আপনার পথের কাটা হয়ে দাঁড়িয়েছি, সেই জন্য না হয় আমায় মাফ করবেন শরীফ সাহেব, কিন্তু কি করব বলুন তো, আমি তো একজন সত্যের অনুসন্ধানী, তাই আপনার মতো নরকের কীর্তির শায়েস্তা করবার জন্য এইটুকু তো আমায় করতেই হবে। যাকে বিজয়বাবু, আপনি ওনাকে বরং নিয়ে যান এবং দেখবেন যেন ওনার উপযুক্ত শাস্তি হয়। আমি বললাম, আমি তো কে আসল কে নকল চিনতেই পারিনি, কিন্তু বৌঠান তুমি চিনলে কি করে? সত্যবতী লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে নিল, বদলে সোমকেশ বলল, স্বামী স্ত্রীর মধ্যে এ এক অদ্ভুত যোগ ভায়া, আর তাছাড়া সত্যই যদি তার সত্যিকারের মানুষটাকে চিনতে না পারে, তবে আর কে চিনবে বলো তো। সত্যবতী বলল, ওর খোকার সামনে অমন করে সিগারেট খাওয়া দেখে, তারপর ওর খাটো উচ্চতা দেখেই আমার সন্দেহ হয়েছিল, আর যখন আমি আসল মানুষটাকে দেখলাম তখন আর চিনতে অসুবিধা হলো না। আসলে ঠাকুরপো, আমরা বাঙালি মেয়েরা স্বামী বলতে পাগল, স্বামীর বিষয়ে আমরা এক ইঞ্চি জায়গাও কাউকে ছেড়ে দিতে রাজি নই। আহা, কাকে বলছো হয়ে গিন্নি, হ্যাঁ, এইটুকু বোঝার জন্য জীবনে অন্তত নারীর সংস্পর্শে থাকা দরকার, আর আমাদের অজিত তো, যাই হোক অজিত, এসব না হয় বাদই দাও, এসব সাংসারিক কথা তোমার জন্য নয়। আমি বললাম, হই হই আবার, দেখো বৌঠান, তোমার বেয়াদব স্বামী আবার আমায় নিয়ে মশকরা শুরু করেছে। সত্যবতী বলল, তোমরা দুটিতে যা ইচ্ছা করো, তোমাদের ছেলে মানুষই আর কোনোদিনও যাবে না, তোমাদের থেকে আমার খোকা ঢের বেশি বোঝে। ইন্সপেক্টর রামারাও শরীফবাবুকে নিয়ে গেলেন। ঘরে এসে সোমকেশ পাঞ্জাবিটা খুলতে খুলতে বলল, আরো একটা ঘটনা ঘটেছে জানো তো, তোমাকে বলা হয়নি। কি ঘটনা? কাল আমি বাড়ি ফেরবার আগে ইমরান সেজে একবার হাসপাতালে গিয়েছিলাম ওর মায়ের সাথে দেখা করতে। ভদ্রমহিলার সত্যি খুব শোচনীয় অবস্থা, কিন্তু তিনি নিজের ছেলেকে বড্ড ভালোবাসতেন জানো তো, আমাকে নিজের ছেলে মনে করে আমার মাথায় হাত বুলিয়ে দিলেন, কত আদর করলেন, স্নেহ করলেন, নিজের মনের জমানো কত কথা বলে গেলেন তিনি। আর কি বললেন জানো? আমার হাত ধরে উনি বললেন, বাবা, তোর জন্য তো কিছু করতে পারলাম না, কিন্তু তুই চিন্তা করিস নে, গায়ের নসুবাবুকে আমি বলে রেখেছিলাম, তুই ওনার কাছে গিয়ে আমার কথা বলিস, উনি তোকে ঠিক একটা কাজের জোগাড় করে দেবেন। আর আমি তোর বাবাকে লুকিয়ে তোর জন্য 100টা টাকা জমিয়েছিলাম, সেটা আমার ওই টিনের বাক্সে আছে, নিয়ে নিস। কেমন? শুধু তোর বিয়েটা দিয়ে যেতে পারলাম না, বড় সাজ ছিল জানিস, বৌমাকে নিজের হাতে সাজাবো, নাতি নাতনিদের নিয়ে খেলব, কিন্তু সে সবার হলো না, আর বাঁচবো কিনা তাই সন্দেহ। ভদ্রমহিলা হাসপাতালের বিছানায় শুয়েও নিজের কথা না ভেবে শুধু ছেলের মঙ্গলের কথা ভাবছিলেন। সত্যি অজিত, মা নামক জাতিটা কোথায় এরকমই হয়। ভগবান হয়তো তাদের মধ্যে শুধু ভালোবাসায় দিয়েছেন, তাদেরকে স্বার্থপর হতে শেখাননি। কিন্তু বেচারি যদি সেরে ওঠে, নিজের ছেলেকে আর কোনো দিনও দেখতে পাবে না। ইমরানুর মাকে সারাবার জন্য যে এত কিছু করল, সেও সুস্থ অবস্থায় মাকে আর দেখতেও পাবে না। আর জানো অজিত, আমি যখন চলে আসছিলাম, তখন ভদ্রমহিলা আমাকে ওনার ছেলে ভেবে আমার কপালে একটা চুমু দিলেন। আমার না তখন নিজের মায়ের কথা খুব মনে পড়ছিল, জানো। আমি যখন ছোটবেলায় স্কুলের পরীক্ষা দিতে যেতাম, তখন আমার মাও আমার চুল আছড়ে দিয়ে কপালে এমন চুমু এঁকে দিত। আর তারপর সোমকেশ আরো বলতে যাচ্ছিল, কিন্তু ওর গলা ধরে এলো। আমিও চোখের জল লুকোবার জন্য নিজের ঘরে চলে এলাম। সত্যি সোমকেশ ঠিকই বলেছে, মা নামক জাতিটা এইরকমই, যাদের কাছে সন্তানের চেয়ে বড় আর কোনো সম্পত্তি হয় না। মায়েরা সন্তানের স্বার্থে সারা দুনিয়ার প্রতি স্বার্থপর হতে পারে, মায়েরা এরকমই হয়। থাক, আর বলবার দরকার নেই, এর পরেরটা পাঠকেরাই বুঝে নেবেন। কেমন লাগলো আজকের গল্পটি জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। পরবর্তীতে আরও অনেক রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হব গল্পাসুরে। আজকের প্রশ্ন, গল্পে উল্লিখিত বিশেষ ওষুধটির নাম কি? আরও একবার বলে দিই, গল্পে উল্লিখিত বিশেষ ওষুধটির নাম কি? চটপট কমেন্ট করে লিখে ফেলুন উত্তরটি। সঠিক উত্তরদাতাদের মধ্যে যে কোনো একজনকে শাউট আউট দেওয়া হবে পরবর্তী নিবেদনে। শেষ হলো আমাদের আজকের নিবেদন, তাসদিকুল হকের কলমে সত্যান্বেষী থেকে অনুপ্রাণিত নকল বক্সি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।